تعالى ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى إن الدين عند الله الإسلام. وقال الله سبحانه وتعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله سبحانه وتعالى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن التقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وقال الله سبحانه وتعالى والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين إن تمسكتم بهما لن تضلوا أبدا كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ. وقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. قابل احترام پیارے بھائیو دوستو عزیزو اور بزرگو سب سے پہلے تو میں اس پورے مجمع کے ایک ایک فرد کو جو جہاں بھی ہے مبارکباد دیتا ہوں اور مبارکباد ہی نہیں واہ واہ واہ واہ کہتا ہوں. اب میں نہیں کہتا ہوں محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نے آپ کی واہ واہ کی ہے. واہل امر المؤمن واہل امر المؤمن ان اصابت سرا شکر و ان اصابت برا صبر. بھائی ایمان والوں کی تو واہ واہ ہے ایمان والوں کی تو واہ واہ ہے حالات خوشگوار ہیں مساعد ہیں سکون چین ہر طرح کی خیر خیریت تو یہ شکر گزار ہوتے ہیں. اور لوگوں کے جو اس کی نعمت کی شکر گزاری کرتا ہے اللہ نعمتوں کے دروازے کھول دیتے ہیں. اور اگر کبھی ان کی راہ میں کوئی ناگواری کے حالات پیش آتے ہیں, جیسے آج بارشیں ہوئی, خیموں میں پانی بھر گیا, کیچڑ ہو گئی, کیسے بوڑھے, کیسے علماء, کیسے جوان, کیسے کیسے اور کہاں کہاں سے آئے ہوئے, کپڑے تر ہو گئے, کپڑے بھیگ گئے, بستر بھیگ گئے, چلنے نماز کے لیے جگہ. ان اصابت وان اصابت ضرا, نامناسب اور طبیعت کے خلاف کے حالات پیش آئے, واہ واہ واہ واہ واہ واہ پورے مجمع کو شاباشی ہے اور بڑی واہ واہ ہے. ان اصابت ضرا صبر, سب نے پورے مجمع نے صبر سے کام لیا. حضور فرماتے ہیں واہ واہ ہے, اگر ناگواری کے حالات پیش آتے ہیں تو صبر سے کام لیتے ہیں. صبر کہتے ہیں جمنے کو. بھائی ہم تو بارش جب شروع ہوئی جب سے لے کے برابر آپ کے مجمع کو دیکھ رہے ہیں, ماشاءاللہ جمع ہو تو ایسا ہو. آپ نے کیا فرمایا, ان اصابت ضرا صبر, اگر ناگوار حالات پیش آئے صبر سے کام لیا, مجمع جمع رہا, کیا ہوا, شکر کیا, نعمتوں کے دروازے کھلوا لیے, صبر کیا, اللہ ہی کو ساتھ لے لیا. انہ صابری, بھائی واہ واہ ہے اس مجمع کو. بات ارد کروں, تمہاری تشکیل شدہ مجمع ہے, اگر تشکیل شدہ نہ ہوتا یہ مجمع یہاں نہ جمتا. لوگوں کو جا کے دیکھو شہر میں اور جگہوں پر, جہاں جہاں کہیں بارش ہو گئی سارے کام ٹھپ. اللہ کا شکر ہے, زہر باد دی, عصر باد دی, مغرب باد, اب برابر اعمال, ہمارا مجمع اعمال میں لگا رہا. اللہ اس کو قبول فرما لے, اللہ اس کو قبول فرما لے. اور صرف اس مجمع کے حق میں نہیں, ان کے خاندانوں, ان کے رشتہ داروں کے حق میں نہیں, خدا جس بنیاد پر ہمارا یہ مجمع یہاں جمع ہے, مشرق مغرب شمال جنوب اتر دکھن پورب پچھم کی چار سمتوں میں بسنے والے انسانوں کی ہدایت کے فکر میں, اس کے غم میں, اس کے لیے کوشش میں, اس کے لیے محنت میں اور اس کے لیے رو رو کے دعا کرنے میں یہ جو مجمع جمع ہے, خدا اس کی قربانی کو سب سے پہلے ہم کو اور ہمارے ساتھ ہمارے خاندانوں, برادریوں اور عالم کے ایک ایک انسان کی ہدایت کا ذریعہ اور سبب بنا. نحمده ونصلي على رسوله الكريم. محترم دوست بزرگوار بھائیو, প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূচি পাঠ করেন. এরপরে কোরআনে কারিমের থেকে বিভিন্ন কোরআনে কারিমের বিভিন্ন জায়গা থেকে কয়েকখান আয়াত এবং শেষে দুইটা পরিপূর্ণ সুরা আমাদের সামনে তেলাওয়াত করেন. এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাত থেকে কয়েকখানা হাদিস খণ্ডবিশেষ উনি তেলাওয়াত করেন. এরপরে সর্বপ্রথম কথা উনি যেটা বললেন, আজকে এই পুরা মজমাকে এখানে যারা আছে তারা সকলকে আমি আমার আন্তরিক মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের জন্য বাহ বাহ সাবাসি সাবাসি দেই. বলে সেটা আমার কথা না, স্বয়ং জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল যারা করছে এবং এই আমল যারা করবে তাদেরকেও তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ বাহ শব্দ বলছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাহ বাহ ওই সমস্ত মুমিনদের জন্য যাদের উপরে যখন কোনো মুসিবত আসে, যখন কোনো নিয়ামত আসে, তখন তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তারা ওই নিয়ামত পাওয়াটাকে নিজের কোনো যোগ্যতা মনে করে না, তারা শুধু মনে করে যে এটা আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিছেন, এই মনে করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আর আল্লাহ তাআলার নিয়ম হইল যে বান্দা যখন নাকি যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা ওই নিয়ামতকে তাদের জন্য আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ নবী আরো বলেন যে ওই সমস্ত মুমিনদের জন্য বাহ বাহ, তাদের যারা তাদের উপরে যখন কোন সমস্যার সৃষ্টি হয়, প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, যখন তারা কষ্ট পড়ে, কোনো মুসিবত বা কোনো বিপদ তাদের উপরে আসে, তখন তারা সবর করে। বলেন যে সবরের অর্থ কি? সবরের অর্থ হলো জমে যাওয়া, জমে থাকা, ময়দান ছেড়ে না পালানো, কোন আমল করতে করতে যদি কোনো সমস্যা আসে ওই আমলকে ধরে রাখা। বলেন যে প্রকৃতপক্ষে জমা যেটা বলে, ইস্তেকামাত যেটা বলে, সেটা তো হলো এই মজমা। আমি তো আমার জীবনে এই মাঠে বহুবার এই ছোটখাটো বৃষ্টি বর্ষণ আমি দেখছি, কিন্তু প্রকৃত জমা যেটা, এটা তো এই বছরই হলে দেখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয়, আমাদের এই জমে থাকাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন যে এটা তো এই জন্যই সম্ভব হয়েছে যে এই মজমাটা পুরাই তশকিল হওয়া মজমা। তশকিল হওয়া মজমা যদি না থাক না হইতো তশকিল হওয়া মাজমা যদি না হইতো তাহলে এখানে এই লোকগুলা থাকার কথা ছিল না। তারা এর আপনারা তো মনের থেকে আল্লাহর দিনের জন্য নবীওয়ালা মেহনতের জন্য তশকিল হয়ে আসেন, এই জন্য শত সমস্যা সত্ত্বেও আপনারা এখান থেকে যান নাই। বলেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেয়। শুধু আপনাদেরকে না, মানে এখানে যারা আমরা উপস্থিত আছি শুধু তাদেরকে না, বরং আমাদের সমস্ত সন্তান সন্ততি পরিবার পরিজনের যারা যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করে নেন। শুধু তাদেরকে না, বরং বংশানুক্রমে যারা আমাদের বংশে দুনিয়াতে আসবে আল্লাহ তাআলা সকলকেই কবুল করে নেন। আর শুধু এই কবুলটা আমাদের জন্য না, বরং এই কবুলটা পুরো আলমের ইনসানিয়তের জন্য, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আল্লাহ তাআলার বান্দা যে যেখানে আছে তাদের হকে আল্লাহ তাআলা এটাকে কবুল করে নিয়ে সকলের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজাকে খুলে দেন। বলেন যে এখানে যে আমরা উপস্থিত হয়েছি, যেই নিসবতে আমরা এখন উপস্থিত হয়েছি, ওই নিসবতের উপস্থিত হওয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদেরকে বাকি জীবনের উপর ইস্তেকামত নসিব করেন। তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার বড় মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার জন্য তৌফিক দিয়েছেন। এই সবর করাটা যখন নাকি আল্লাহ তাআলার নিয়ামতের নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে তো আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর বান্দা যখন নাকি কোনো প্রতিকূল অবস্থার কারণ অবস্থার সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হয়, তখন বান্দা যখন সবর করে এই সবরের একটা প্রতিদান আছে। এই যে আমরা যারা সবর করলাম, ময়দান ছেড়ে যাইনি, নবীওয়ালা কামকে ছেড়ে আমরা যাইনি, তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এর দ্বারা তো আমরা আল্লাহ তাআলাকে সাথে নিয়ে নিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে। কষ্ট আমাদের হয়েছে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কষ্ট সত্ত্বেও যে আমরা এখানে জমে আছি এই জন্য আল্লাহ আমাদের সাথে হয়ে গেছেন, কত বড় পাওনা। মেরে ভাইও দোস্ত আজিজো আর বুজুর্গ, আর্জ ইয়ে করনা হে কি জিস তরহ হামার আপ ইস ওয়াক্ত ইয়াহাঁ জমা হ্যায়, হামারে আপকে আব্বা জান জিসকো কুরআন নে হামারে আব্বা কাহা, মিল্লাত আবীকুম ইব্রাহিম, তোমারে বাপ ইব্রাহিম কি মিল্লাত পর ও হামারে আব্বা জান নে হযরত ইব্রাহিম ও ইয়াকুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়া তাসলিমাত নে আপনে বেটোঁ কো জমা কিয়া, জেসে সারি মেহনত কে বাদ ইয়ে ইজতিমা আর ইয়ে মজমা জমা, উনকো জমা করকে ওসিয়ত কিয়া কি জমিনো কি মকানো কি দৌলতো কি নিপুণতা কি, মনসবা কি? উসে তো পহলে দিন সমঝা দিয়া থা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরযা হানীফা। বচ্চো আবি তুমি কিছু নেই দেখা, জো মানে দেখা হো কিসি নে নেই দেখা। আলমি হুকুমত দেখি নমরুদ কি, উসকি ফৌজে, উসকি দৌলতে, উসকে হাতিয়ার, উসকে তরফা সব দেখা। উসসে বিগড় কে আসমান দেখা, সূরজ দেখা, চাঁদ দেখা, সিতারে দেখে, সব দেখনে কে বাদ ইস নতিজে পর পৌঁছা কি সারা বনা হুয়া হ্যায়। খবরদার খবরদার মেরে বচ্চো, ইনমে মত উলঝনা, ইনমে মত ফসনা, ইনকো দিল মত দেনা, ইনসে দিল মত লগানা। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি, দিল কা রুখ উস আল্লাহ কি তরফ হো যায় যে সব কা খালিক। ये पहले दिन का पहला सबक, उसके बाद फिर कि इस दिल के रुख के साथ आगे क्या है, वसीयत की हजरत इब्राहिम और याकूब अला नबी अलैहि सलात व तस्लीम ने अपने बच्चों को, या बनी इन अल्लाह अस्तफा लकुमुद्दीन, मेरे प्यारे बच्चों अल्लाह ने तुम्हारे लिए दीन पसंद किया है और ये सिर्फ तुम्हारी खुसूसियत है। مخلوقات بہت لیکن اسی لیے علماء نے لکھا کہ انسان کا سب سے بڑا امتیاز اور انسان کی سب سے بڑی امتیازی شان ہاتھی بہت بڑا اور تیندوا بہت بڑا اور اژدہا بہت بڑا اور کیا کیا جانور کہ انسانی زندگی حیوانی زندگی میں اگر کوئی چیز تمیز کراتی ہے, دونوں کو ایک دوسرے سے الگ کرتی ہے, تو انسان کو صرف اور صرف اس کی دینی زندگی. میرے پیارے بچوں اللہ نے تمہارے لیے دین پسند کیا ہے, خبردار خبردار دین ہی پر رہنا ہے, جینا دین پر, سیکھنا دین کا, چلنا دین پر, جب دنیا سے جانے کا وقت آیا تو دین ہی پر مرنا ہے. یہ وصیت کی, یہ وصیت ابا جان کی اپنی پوری اولاد کو ہے, میرے لیے, آپ کے لیے, دنیا کے تمام انسانوں کے لیے, کہ اصل ہماری امتیازی چیز وہ ہمارا دین ہے. جانوروں کے لیے کوئی شریعت نہیں, حلال حرام, جائز ناجائز, اللہ راضی ہوں گے ناراض ہوں گے, قبر تنگ ہوگی کشادہ ہوگی, پورس راج سے گزریں گے نہیں گزریں گے, جنت میں جائیں گے جہنم میں جائیں گے, اس کا کوئی مسئلہ جانوروں کے ساتھ نہیں. مادہ کے پیٹ سے پیدا ہوا, دن رات اس کی زندگی میں بھی, ہفتے مہینے جانوروں کی زندگی میں بھی, اور مہینے سال ان کی زندگی میں بھی, سردی ان کو, گرمی ان کو, بیماری ان کو, تندرستی ان کو, کھاتی وہ ہے, پیتے وہ ہے, سوتے وہ ہے, جاتے ہیں, لیکن اپنی منمانیوں پر. ان کے لیے کوئی شریعت نہیں, کوئی قید نہیں. انسان ہر قدم پر پابند ہے اپنے خالق و مالک کے حکم کا اور اپنے نبی کی تابع داری کا. بولیں جی, بولار کتھا ہو لے کیا, যেটা আমি বলতে চাইছি সেটা হল যে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের বাপ বলে পরিচয় করাইছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের উপর ধর্মের, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে. তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম ওনারা ওনাদের সন্তান সন্ততিদেরকে, তো আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিসসালামকে আমাদের বাপ বলে পরিচয় করাই থাকেন, আখ্যায়িত করে থাকেন, তাহলে আমরাও তো ওনার সন্তান. ওসিয়ত করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন. কি উপদেশ দিলেন? কোন রাজত্ব পাওয়ার ব্যাপারে কোনো পরামর্শ দিলেন? সম্পদ অর্জন করার ব্যাপারে কোনো পরামর্শ দিলেন? মালদার হওয়ার ব্যাপারে, মিল কলকারখানার মালিক হওয়ার ব্যাপারে, বা অনেক জায়গা জমিনের মালিক হওয়ার ব্যাপারে কোনো পরামর্শ দিলেন না, এটা তো হইতেই পারে না, কারণ এটা তো প্রথম দিনের থেকেই উনি ওইখান থেকে মুখ ফিরে আসছেন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম তো ওই ব্যক্তি যিনি নমরুদের সারা দুনিয়াব্যাপী রাজত্বকে দেখছেন এবং নমরুদের সমস্ত ফৌজ লস্কর তাদেরকে উনি দেখছেন এবং এইগুলা সব বেকার প্রমাণিত হয়েছে। চাঁদকে দেখছেন, সূর্যকে দেখছেন, তারকারাশিকে দেখছেন, সবকিছুকে দেখছেন, দিনের আলো রাত্রি অন্ধকার সবকিছুকে দেখছেন। দেখার পরে এক বাক্যে আল্লাহ তাআলার দিকে ওনার চেহারাকে মুখ ফিরাইছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। ওই প্রথম দিনই সবকিছু থেকে নিজের অসন্তুষ্টি প্রকাশ করে দিছেন যে আমি আর কোনো কিছুর উপরে রাজি না, কোনো কিছুতে কোনো কিছু নিয়ে আমি সন্তুষ্ট না, আমি তো আমার চেহারাকে ঘুরে এলাম ওই জাত আর ওই সত্তার দিকে, যেই জাত আর যেই সত্তা আসমান আর জমিনের খালে। ভাই ওইখানে ওই যে একটা লোক দাঁড়ানো আছে, ওইখানে একটা লোক ক্যামেরা দিয়ে শুরু উঠেছে, তাতে বন্ধ করে দেন, যার পাশে লাইটটা জলে কমপক্ষে সে তো বুঝতেছেন ওই লোকটা গোড়ার মধ্যে ডুবতেছে। দিনের কথাবার্তা হবে আর বেদিনি কাম হবে, দিনের খেলাপ কাম করা। আশেপাশে যারা আছে তার একটু সতর্কতা থাকি, কিছু মানুষ এর মধ্যে এই গলত কামের জন্য ঢুকে যায়। তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম আলাইহিসসালাম তো প্রথম দিনই এইগুলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একমাত্র ওই জাতের দিকে যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, আসমান আর জমিনের মালিক। উনি উপদেশ দিতেছেন, নসিহত করতেছেন ওনার সন্তানদেরকে যে দেখো দেখো আল্লাহ তাআলা স্বয়ং নিজে তোমাদের জন্য দিনকে বাছাই করছেন, দিনকে তোমাদের জন্য নির্বাচন করছেন, এই দিনের উপরই তোমাদেরকে চলতে হবে। যদি শিখতে হয় শিখার যোগ্য একমাত্র দিন এক জিনিস হলো দিন, যদি চলতে হয় চলার যোগ্য একমাত্র দিন হলো একমাত্র জিনিস হলো দিন, দিনকে শিখতে হবে, দিনের উপর চলতে হবে, আর মৌতের সময় যেন তোমার হাতে থাকে দিন, তোমার সাথে থাকে দিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দিন এমনই একটা জিনিস যেই জিনিসটা শুধুমাত্র এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা বাছাই করছেন। মানব জাতির বিশেষত্ব হলো দিন। একজন মানুষ আর পশু এর মধ্যে যদি কেউ পার্থক্য করতে চায়, তাইলে যদি শরীর দিয়ে পার্থক্য করতে চায় যে শরীর যেটা বড় হবে ওইটাই সেরা হবে, তাহলে হাতি তো অনেক বড়, উট অনেক বড়, আরো বড় বড় জীব জানোয়ার আছে, তাদের শরীর শারীরিক গঠন মানুষের চেয়ে তাদের অনেক বড়, অনেক লম্বা চওড়া। তো এদিক দিয়ে তো মানব জাতির কোনো বিশেষত্ব থাকবে না, বিশেষত্ব তো ওই সমস্ত বড় বড় শরীর বিশিষ্ট জানোয়ার যেগুলো আছে ওইগুলো নিয়ে হবে, কিন্তু ওইগুলানের দ্বারা মানব জাতি কোনো বিশেষ হয় নাই। মানব জাতিকে আল্লাহ তাআলা বিশেষ করছেন, মানব জাতিকে আল্লাহ তাআলা বিশেষত্ব দান করছেন, সমস্ত জীব জানোয়ারের থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে পার্থক্য করছেন, স্বাতন্ত্র করছেন একমাত্র দিন দিয়ে, একমাত্র দিন দিয়ে। যে দিন দিন যদি মানব জাতির মধ্যে থাকে, তাইলে মানব জাতি হবে সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মানব জাতি ছাড়া অন্য যত জীব জানোয়ার আছে, কোন জীব জানোয়ারের মধ্যে কোনো দিন নাই, তাদের দিনের কোনো পরোয়া নাই, তাদের জন্য না হুকুম আছে না তাদের জন্য বিশেষ কোনো তরিকা আছে, তারা মায়ের পেট থেকে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে খাওয়া দাওয়ার ব্যাপারে তারা আজাদ, চলাফেরার ব্যাপারে আজাদ, খাওয়াসাদ পুরা করার ব্যাপারে আজাদ, সর্বক্ষেত্রে তারা আজাদ, কোনো খাবার তাদের জন্য হারাম নাই, যে এটা হারাম এইটা হালাল, এইটা জায়েজ ওইটা না জায়েজ, এটা বলা জায়েজ এটা না বলা জায়েজ না, এরকম কোনো কিছু তাদের ব্যাপারে কোনো ফয়সালা নাই আসমান থেকে। এই ব্যবস্থা যেটা সেটা হলো একমাত্র মানব জাতির জন্য, মানব জাতির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা দিন দিছেন, ওই দিন হলো আল্লাহ তাআলার প্রতিভা হুকুমের সমন্বয়ের নাম হলো দিন। আর এই দিনকে মানব জাতি পুরা করবে হুজুর নবীর তরিকা অনুযায়ী। মানব জাতি যখন নাকি এই আল্লাহর হুকুমগুলোকে নবীর তরিকা অনুযায়ী পুরা করতে থাকবে, তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে সেই হবে বিশেষ মখলুক, বিশেষ সৃষ্টি। মেরে ভাইও দোস্ত আজিজ আর বুজুর্গ, یہ انسان اس کی شرافت, اس کی کرامت, اس کی بلندی, اس کا اعزاز, اس کے لیے اللہ نے قسمیں کھائی. تین کی قسم, زیتون کی قسم, بلد امین کی قسم. ہم قسم کھاتے ہیں تین کی, زیتون کی, طور سینا کی, بلد امین کی. ہم نے انسان کو بہترین ڈھانچے میں پیدا کیا ہے. یہ بہت بلند و اخلاق, بہت بلند مخلوق ہے. ہاں, یہ جب اپنے کو دیندار بناتا ہے, دین کی پابندیوں کے ساتھ چلتا ہے, تو کیا کہنے اس کے. آسمان, زمین, چاند, سورج, ہر مخلوق اس کی خادم. جس میں یہ دین نہیں ہوتا تو قرآن اس کو انسان کہنے کو تیار نہیں. اولئک الانعام, اگر ان کے ہاتھ پیر ہیں تو جانوروں کے بھی ہیں. یہ سونگتے ہیں اور سوچتے ہیں تو وہ بھی کرتے ہیں. نہیں, اگر دین زندگیوں میں نہیں ہے تو یہ تو چوپائے ہیں. بلکہ قرآن نے کہا بل ہم اول سبیلا, جانور سے بھی گئے گزرے. کیوں؟ جانور بھی اپنے باندھنے چھوڑنے والے, چارہ گھاس پانی کا خیال کرنے والے مالک کو پہچانتا ہے. تین میل فاصلے سے جانور کو اکیلا چھوڑ دے اس کا مالک, راستے میں بڑی بڑی حویلیاں, بڑی بڑی بلڈنگیں, بڑے بڑے باغات, مزار ہے, سیدھا آ کر اپنے مالک کے کھوٹے پہ کھڑا ہوتا ہے. جس وقت اس کی ضرورت, اس میں برابر استعمال ہوتا ہے. تو یہ تو آدمی کہلانے کے قابل نہیں جس کی زندگی میں دین نہ ہو. جانور بھی پابند ہوتا ہے اپنے مالک کا. اسی لیے سورہ والعادیات میں قسمیں کھائی. اللہ کے راستے کی نقل حرکت کے لیے اللہ کے راستے کا مسافر جس گھوڑے کو پالتا ہے, جس پر سواری کرتا ہے, راہ خدا میں چلتا ہے, اس کی ٹانکوں سے نکلنے والی چنگاریاں اس کی قسمیں. مالک کے اشارے پر کہ بیٹھنے کے بعد اگر جب تک چلو یہ نہیں کہتا یا لگام کا اشارہ نہیں کرتا, گھنٹوں کھڑا رہے گا بغیر اشارے کے چلے گا نہیں, اشارے کے بعد رکے گا نہیں. بعض ایسے موقع کہ جس میں گھوڑا دیکھ رہا ہے کہ وہ مرا, وہ کٹا, اس کے خون کے خوارے, اپنی جان کی پرواہ کیے بغیر اپنے مالک کے اشارے پہ گھمسان میں گھستا ہے. قسمیں کھا کے انسان کو متوجہ کیا. گھوڑے سے ہی تو عبرت حاصل کر لے. دل بھر کا تھکا ہوا اپنے استبل میں پیر پسار کے لیتا سویا ہوا, ہلکی سی چانپ سنی کسی کے آنے والے کی, کہیں آنے والا میرا مالک نہ ہو, اس کو میری ضرورت ہو. بہت بے حیائی کی بات ہے کہ وہ آ کے مجھے پڑا ہوا پائے. گھوڑا اسی وقت کھڑا ہو جاتا ہے آہٹ سنتے ہی. پھر جب زیر لگائی جاتی ہے, لگام دی جاتی ہے, کبھی لگام لینے سے انکار نہیں کرتا, کبھی لگام لینے سے انکار نہیں کرتا. اس آدم کے بچے کو سمجھایا جا رہا, تیری آنکھوں پہ کوئی لگام, نہ تیری زبان پہ کوئی لگام, نہ تیرے ہاتھوں پیروں پہ کوئی لگام, نہ تیرے اٹھنے بیٹھنے پہ کوئی لگام, نہ تیرے کھانے کمانے پہ کوئی لگام, نہ تیری شادی بیاہ پہ کوئی بھی لگام, تیری رات پر نہ دن پر. ان الانسان لربہ لکنوت, قرآن کہتا ہے یہ آدم کا بچہ تو اور یہ انسان تو بڑا ہی ناشکرا ہے اپنے پروردگار کا. آنکھیں اس نے دی, کان اس نے دیے, ہاتھ پیر اس نے دیے, اس کے پیدا ہونے سے پہلے اس کی روزی لکھ دی, اس کی عمر لکھ دی, اور اس کے لیے آسمان, زمین اور تمام مخلوقات کو وجود دیا. کیسا ناشکرا ہے. اس لیے ایک دفعہ تو اللہ نے جلال میں آ کے کہا قتل الانسان ما اکفرہ, ستیاناش چاہے اس انسان کا, ستیاناش چاہے اس انسان کا, کتنا ناشکرا ہے اپنے مالک کا. اس کی دی ہوئی دولتوں سے, اس کی دی ہوئی صحت سے, اس کی دی ہوئی زندگی سے, اس کی دی ہوئی صلاحیتوں استعدادوں سے, اسی کا مقابلہ, اسی کی نافرمانیاں. ভুল যাত গলতোঁ কা বড়া দিল দাদা হে গলত পে ঈমান বেচ দেতা হে গলত পে আখিরত খারাপ কর লেতা হে গলত পে আপনি ইনসানিয়ত কে জানে সে নিকল যাতা হে গলত দো পেসে দেখ কর কহাঁ কি আমানত কহাঁ কি ইফত কহাঁ কি পাগলামনি কহাঁ কা খৌফে খুদা কহাঁ কি কবর কহাঁ কা হশর কহাঁ কি জন্নত কহাঁ কি দোজখ কা আযাব আর উসকা আর উসকা খৌফ সারে পে পানি ফের দেতা হে ওয়ান্নহু লিহুব্বিল খাইর লাশাদীদ লেকিন ও ইনসান ভুল গয়া তুঝে মরনা নেই হে তুঝে আপনি কি কলায় কাজ জবাব দেনা নেই হে তুঝে খুদা কো মুহ দিখানা নেই হে তুঝে তেরে নবী কে সামনে আনা নেই হে তেরে সামনে তেরে আমাল নামে আনে নেই হে আর তুঝে হশর মে খড়া হোনা নেই হে ইয়াদ রাখ জিতনা চাহে উছল লে আর জিতনা চাহে কুদ লে আর জিতনি চাহে বগলে বজা লে আর জিতনা চাহে শানা আর গানা পে হাত মার লে মরনা হে মরনা হে মরনে কে বাদ খুদা কো মুহ দিখানা হে আপনে কিয়ে তলায়ে কা জবাব দেনা জহাঁ উসকি শরাফত বুলন্দি বয়ান কি হে ওয়াহাঁ ইসকো মুতাওয়াজ্জে ভী কিয়া হে আর ঘোড়ে কে জানওয়ার কে রাস্তে সে মুতাওয়াজ্জে কিয়া ইমতিয়াজ শান তো উসকি দীন হে জব ইয়ে ইসসে কোরা হো জাতা হে অর দীন সে অলগ হোকর আপনি মনমানি আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ইসনে তো আপনি মনমানিও কো আপনি জি কি চাহতো কো আপনি খাইশাতি কো কা মাবুদ বানা লিয়া তো ফির ইয়ে ইতনা গিরতা হে ইতনা গিরতা হে সুম্ম রাদাদনাহু আসফাল সাফিলিন সবসে আখরি তব্বা কি ফির ইয়ে গিরতে গিরতে গিরতে গিরতে ইতনা গিরতা হে কি আসফাল সাফিলিন জেসে রাতোঁ মে আতা হে জাহান্নাম মে এক তবকা এসা হে জাহান্নাম মে এক তবকা হে জিসসে খুদ জাহান্নাম রোজানা 400 মর্তবা পনাহ মাংতি হে আর ও হে মুতাকাব্বিরিন কে লিয়ে হম কুছ হে হম ইউ করেঙ্গে হম নে ইউ কিয়া হম সব কুছ হে আই এম সামথিং আল্লাহ কো পসন্দ নেই বুলন্দ হোতা হে তো ইতনা জিবরিল ভি ইসকা মুশাফা করে ফরিশতে পর বিছায়ে ইসকে লিয়ে দুআয়ে মাগফিরাত করে সমন্দর কি মছলিয়া ভি বিলোঁ কি চুটিয়া ভি ওর জমিন ও আসমান কে দরমিয়ান কি মখলুকাত ভি ইসকো মুতাওয়াজ্জে কিয়া গিয়া ইসি লিয়ে ইস ইনসান কি সবসে বড়ি আর সবসে উঁচি আর সবসে পহলি ইমতিয়াজি চিজ ও উসকা দীন হ্যায় তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ উনি বলেন যে প্রকৃতপক্ষে মানব জাতির সম্মান, প্রকৃত ইজ্জত এবং প্রকৃত মাকাম এটা তো একমাত্র দিনের মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা একমাত্র দিনের মধ্যেই রাখছেন। এই মানব জাতি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, তিনের কসম খেয়ে বলতেছেন, জৈতুনের কসম খাইতেছেন, তোর পাহাড় সিনা পাহাড়ের কসম খেয়ে বলতেছেন যে আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর এবং সৌন্দর্য করে সৃষ্টি করছি। এত সুন্দর এবং সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করছেন যে আল্লাহ তাআলাদের মাকাম মর্যাদাও অনেক উঁচা করছেন, অনেক বড় করছেন। কিন্তু এই মানব জাতি কোন জিনিসের মধ্যে তার সম্মান, কোন জিনিসের মধ্যে তার ইজ্জত, কোন জিনিসের মধ্যে তার বলন্দে মাকাম এটাকে ভুলে গেছে, এটাকে ভুলে যায়, এটার পরোয়া করে না, এটার তালাশ করে না, এটার খোঁজ করে না। এটা তো ছিল দিনের মধ্যে, সে দিনকে ভুলে যায়। তখন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এই মানব জাতিকে আল্লাহ তাআলা সতর্ক করেন করতেন। তো আল্লাহ তাআলা এখানে মানব জাতিদেরকে সতর্ক করতেছেন। আর এক সুরার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে বলতেছেন যে তারা কি নিজেদের এই গৃহপালিত ঘোড়াটার দিকে দেখে না? এই ঘোড়াটার দিকে কি তারা দেখে না? ঘোড়া একটা প্রাণী, একটা জানোয়ার, সে পর্যন্ত তার মালিককে চিনে। ওই মালিক যে তার জন্য খাবারের ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে, একটু থাকার ব্যবস্থা করে, এতটুকুর কারণে সে মালিকের কত বাধ্য হয়ে চলে, মালিকের কত বাধ্য হয়ে যায়, অনুগত হয়ে যায়, মালিকের জন্য জীবন দিতেও সে দ্বিধা করে না। এতটুকুন করছে, সে তাকে সৃষ্টি করে নাই, তাকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। মানুষ কি এই ঘোড়াগুলো দেখেও শিখে না? ঘোড়া সম্বন্ধে আছে এরকম যে মালিক যখন আল্লাহ রাস্তার মুসাফির আল্লাহর দিনের জন্য কোন ঘোড়াকে লালন পালন করতেছে, যুদ্ধে জামাদল বাঁধছে, হাজার হাজার মানুষের সমন্বয়, ওই সময় মালিক আসে, আসার সাথে সাথে ঘোড়ার পিঠে সওয়ার হয়, সওয়ার হয়ে যখন লাগাম টানে তখন ঘোড়াকে কোন ভয়াবহ দৃশ্য, কোন ভয়াবহ ঘাঁটি আর অবস্থা ঘোড়ার গতিকে রোধ করতে পারে না। সে সামনে দেখতেছে এই একজনকে কতল করা হইল, এই খুন করা হইল, রক্ত ফিনকি দিয়ে উঠছে, রক্ত ছিটা আসতেছে তার সামনের দিকে, তার কোনো পরোয়া নাই। কেন পরোয়া নাই? যে মালিক চাইতেছে সে সামনে যাবে, মালিকের মনসাকে এতখানি বুঝে এত দ্রুত চলতেছে যে পায়ের খুরের আঘাতে, গোস্ত জাতীয় একটা জিনিস একটু শক্ত, তার আঘাত যখন পাথরের সাথে লাগছে তো আগুনের ফুলকি ছুটতেছে, আগুনের ফুলকি, এত দ্রুত আঘাত লাগতেছে, প্রচন্ড আঘাত লাগতেছে, কিন্তু তাতেও ঘোড়ার কোনো পরোয়া নাই। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ বলে যে ঘোড়া সম্বন্ধে তো এরকম আছে, ঘোড়া এমন একটা প্রাণী যখন সে বাড়িতে থাকে কখনো যদি শুয়ে পড়ে, বাইরে কোন মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে সে চিলিক দিয়ে উঠে যায়। কেননা হইতে পারে যে তার মালিকই আসছে, আর মালিক আসবে, আর মাল হইতে পারে যে মালিক তাকে দিয়ে এখন দরকার আছে, দরকার আছে, সে মালিক আইসে দেখবে যে সে শুয়ে এসে, এই জন্য সাথে সাথে চিলিক দিয়ে ঘোড়া উঠে যায়। উঠে যাওয়ার সাথে সাথে সে নিজেকে প্রস্তুত করে নেয়, তৈরি থাকে, বিন্দুমাত্র গাফলতি নাই। আর মালিক যখন তাকে লাগাম পড়াইতে চায়, আজ পর্যন্ত কোন পোষা ঘোড়া লাগামকে অস্বীকার করে নেই, মুখে লাগাম নিতেছে, মুখে লাগাম নিতেছে, যখন তার পিঠে গদি বাঁধে সে কোনোদিনও লাফালাফি করে না, অস্বীকার করে না, গদি বাঁধাকে কবুল করে নেয়। এরপরে যখন সওয়ার হয়, সওয়ার হওয়ার পরে যদি ঘন্টার পর ঘন্টাও যদি মালিক তাকে এশারা না করে, পার গোড়ালি দিয়ে সিনের মধ্যে গুতা না মারে, অথবা লাগাম না টানে, ঘোড়া ওইখানে স্থির দাঁড়ায় থাকবে, কোনো লড়াচড়া নাই, কোনো লড়াচড়া নাই। ঘোড়া এত প্রভুভক্ত, এত মালিক ভক্ত, যে কোনো ঘোড়াকে যদি মাইলের পরে মাইল, তিন চার মাইল দূরে কেউ যদি ছেড়ে দেয়, ওইখান থেকে সে সোজা দৌড় দেবে মালিকের বাড়িতে। পথে হয়তো দেখবে বড় বড় বিল্ডিং, জমিদার বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, কোন বাড়ির দিকে সে তাকাবে না, সোজা তার মালিকের বাড়িতে সে চলে আসবে, ওই ভাঙ্গা চোরা বাড়ি যদি থাকে ওখানে সে দাঁড়াবে। এতখানি চিরে ঘোড়া তার মালিককে, আর যখন লাগামের সামান্য একটু টান দিবে বা গোড়লে দিয়ে আঘাত করবে, সাথে সাথে সে ছুটবে, এমন ছোটা ছুটবে যে ধুলা তার শরীরটা পর্যন্ত দেখা যাবে না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন এই মানব জাতি যাদেরকে আমি সৃষ্টির সেরা করে সৃষ্টি করলাম, বানাইলাম, তারা কি ঘোড়াটা দেখেও শিক্ষা নেয় না? তারা কি ঘোড়াটাকে দেখে শিক্ষা নেয় না? দিন তাদের জন্য যেটা স্বাতন্ত্র্য জিনিস ছিল, যে দিনই ছিল তাদের বিশেষত্ব, দিন ছিল তার মর্যাদার কারণ, দিন ছিল তার কামিয়াবি সফলতার জন্য দেওয়া জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই দিনের কোনো পরোয়া তার কাছে নাই, দিনের কোনো পরোয়া তার কাছে নাই। জান বাঁচানোর জন্য দিন ছাড়তেছে, মাল কামার জন্য দিন ছাড়তেছে, আমানতকে আমানতের খেয়ানত করতেছে, মিথ্যা বলতেছে, কত গর্হিত কাজ সে করতেছে, এই দিনকে ছেড়ে দিতেছে। করে আর এই দুনিয়ার লোভে সে কত কত গুনাহের কাজের মধ্যে সে লিপ্ত হইতেছে, দুনিয়ার দুইটা পয়সার জন্য, দুনিয়ার একটু পদের জন্য, দুনিয়ার একটু পোস্টের জন্য, মানুষের কাছ থেকে প্রতারণামূলক সম্মান অর্জন করার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালাসাফিলিন, এইভাবে যারা নাকি নিজেদের জীবনকে বিনষ্ট করবে, নিজেদের জীবনকে যারা ধ্বংস করবে, তাদেরকে আমি একেবারে জাহান্নামের নিম্ন স্তরে তাদেরকে নিয়ে যাব। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে জাহান্নামে নিম্ন স্তরে এমন একটা জায়গা আছে যেই জায়গার আজাব আর যেই জায়গার গরম এত বেশি, দৈনিক অন্যান্য দোজক আল্লাহ তাআলার কাছ থেকে 400 বার আল্লাহ তাআলার কাছ থেকে কাছে পানা চায় যে আল্লাহ ওর গরমের থেকে আমাদেরকে বাঁচাও। ওই অংশটা কাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন? ওই অংশটাকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা অহংকারীদের জন্য, মুতাকাব্বিরদের জন্য, যে নিজে বলে আমি করছি, আমি করতেছি, আমি করব, অর্থাৎ আমি কিছু এই কথাতে বুঝাইতে চায়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ওই স্তরটাকে ঠিক করে রাখছেন। মানুষ ধ্বংস হয় নিজের কারণে, কুতিলাল ইনসানু মা আকসারা, মানুষ ধ্বংস হইতেছে তার নিজের কুফুরির কারণে, কাজে কর্মে কথায় বার্তায় সে তার মালিককে অস্বীকার করে দিতেছে। আল্লাহ তাআলা বলেন তারা কি ভুলে গেছে যে তাদেরকে আর আমার কাছে ফিরে আসতে হবে না, তাদেরকে কি মরতে হবে না? মরণকে কি তারা ভুলে গেছে? মরণকে কি তারা পিছে ফেলাইছে বা মরণকে হাত থেকে তারা রক্ষা পেয়ে গেছে? অবশ্যই তাদেরকে মরতে হবে, মরার পরে আল্লাহ তাআলার সামনে আবার উঠতে হবে, হিসাবের জন্য উঠতে হবে, হিসাব দিতে হবে। তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা মানব জাতিকে এইভাবে বুঝাইতেছেন, বলেন যে মানুষটার মধ্যে দিন নাই, যে দিন ছিল মানুষের জন্য সবচেয়ে স্বাতন্ত্র জিনিস, বিশেষ সিফত, বিশেষ গুণ, যেটা আর কোন মখলুককে আল্লাহ তাআলা দেন নাই, একমাত্র মানব জাতি দিয়েছেন, এই দিন যার মধ্যে না থাকবে তাকে তো কোরআনে মানুষ বলতে রাজি না, কোরআন তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে রাজি না। কোরআন তার সম্বন্ধে বলে উলাইকা কাল আনাম, তারা তো মানুষ না, তারা হলো চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের মতো। তারপর কোরআন আর বলে আরে না, ওই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, বালহুম আদল, বরং তারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন মানুষের মধ্যে দিন থাকে, যখন মানুষের মধ্যে দিন থাকে, আল্লাহর হুকুমের পাবন্দি থাকে, নবীর তরিকার পাবন্দি থাকে, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তখন তো জিবরিল আলাইহিসসালাম পর্যন্ত তার সাথে মুসাফা করে। আর মানব জাতিকে যে গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছিলেন, এই গুণে যখন নাকি মানব জাতি গুণান্বিত হয়, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তারা এত সেরা হয়, তারা এত উত্তম হয়, আল্লাহ তাআলার কাছে এত প্রিয়া হয়, আল্লাহ তাআলার এত মাহবুব হয়, যে নূরের ফেরেশতারা তাদের পায়ে নিজ নূরের পর বিছিয়ে দেন, এবং সাগরের মাছ গর্তের পিপীলিকা তাদের জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মানব জাতির জন্য আল্লাহ তাআলা দিন দিছেন এই মর্যাদাকে অর্জন করার জন্য। জব ইয়ে নামাজ পড়তা হ্যায় ফরিশতোঁ কি বহুত বড়ি তাদাদ সিরফ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ, জবসে উনকো আল্লাহ নে ওজুদ দিয়া হ্যায় বরাবর তকবীর মে লাগে। জব ইয়ে কহতা হ্যায় সুবহানাক আল্লাহুম্মা, ইসনে পড়ি তসবীহ, আর ও ফরিশতে জো সিরফ আল্লাহ কি তসবীহ মে আগে তাহমিদ মে কুছ হ্যায় ও জো রুকু মে কুছ হ্যায় সজদে মে কুছ, জব ইয়ে নামাজ পড়তা হ্যায় তো শুরু সে আখির তক সিধা কানেকশন কিসকা উন ফরিশতোঁ সে। আগর গুলাব মে সে গুলাব কি মহক আতি হ্যায় আর গুলাব মে সে নিচোড় কর উসকা ইত্র বানায়া জাতা হ্যায় ফরিশতোঁ কে সাথ কি মুনাসবত পর, ও লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফালুনা মা ইয়ুমারুন, তো উনকি খুসুসিয়ত হ্যায় কি সিরফ আর সিরফ ইবাদত হি ইতাআত হি উনকা সেবা হ্যায়, মাসিয়ত কা খেয়াল নেই। জব ইয়ে বান্দা করতা হ্যায় উনসে মুনাসবত হোতি হ্যায়, আরে ইতর কি দুকান মে যাও তো ইতর লেকে আতে হো, আর কপড়ে কি দুকান মে যাতে হো صفات, ان کے والی نورانیت, ان کے والی روحانیت اس کے اندر آتی چلی جاتی ہے, اور اتنی آتی ہے کہ یہ براہ راست اللہ سے سرگوشی کرتا ہے. المسلی ناظر کیا کہنے اس انسان کے جب یہ بلندیوں پہ جاتا ہے, اور اس پر اس کے بلندیوں پر جانے کا راستہ دولتیں نہ حکومتیں, ہتھیار نہ فوجیں, نہ دنیا کے سامان, اس کے بلندیوں پر جانے کا راستہ ایک ہی دین ہے, ان الدین عند اللہ الاسلام. دین ہی کا راستہ ہے جس کے راستے سے یہ بلندیوں پہ جاتا ہے, اور جب یہ دین سے بے بہرا ہوتا ہے, دین سے الگ ہو کر اپنی منمانیاں کرتا ہے, تو پھر یہ اتنا گرتا ہے کہ کوئی اور مخلوق اتنی نہیں گرتی. تو بولیں جی مانو جاتی جب عبادتر مدد لاگے, عبادتر مدد لاگے, عبادت کرا شروع کرے, نماز پڑھا شروع کرے, تو তাদের সম্পর্ক ওই নামাজের মাধ্যমে আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে তাদের সম্পর্ক হয়ে যায়. কারণ নামাজের মধ্যে তো আর কিছু নাই, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে তাহমিদ আছে, আল্লাহ তাআলার পবিত্রতার বর্ণনা আছে, আল্লাহ তাআলার তারিফ প্রশংসা আছে, আল্লাহ তাআলা আমাদের রব এটার আলোচনা আছে, নামাজের মধ্যে তেলাওয়াত আছে, নামাজের মধ্যে দুনিয়াবী কোনো কথাবার্তা নাই, নামাজের মধ্যে তাকবীর আছে, আর ফেরেশতাদের জীবনে অন্য কিছু নাই, ফেরেশতাদের জীবনে অন্য কিছু নাই, ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার জিকিরে মধ্যে মশগুল, কেউ তাকবীর আল্লাহু আকবার, কেউ তাসবিহতে মশগুল, কেউ তাহমিদে মশগুল, কেউ সুবহানাল্লাহ মশগুল, কেউ আলহামদুলিল্লাহ মশগুল, কেউ আল্লাহ তাআলার তারিফের মধ্যে মশগুল. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বান্দা যখন দেখি জমিনে ওই নামাজ পড়া শুরু করে দেয়, এই নামাজ পড়ার সাথে সাথে শুরু করার সাথে সাথেই আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে তার সম্পর্ক হয়ে যায়. যখন সম্পর্ক হয় তখন অবস্থা কি হয়, চতুর্দিকে যদি গোলাপ ফুল সাজানো থাকে আর গোলাপ ফুলের ঘেরাম চতুর্দিক থেকে আসতে থাকে, তো এই জায়গাটার অবস্থা কি হয়, গোলাপ ফুলের থেকে যদি রস বের করে গোলাপ আতর বানানো হয়, তাইলে তার অবস্থা কি হয়, বান্দা যখন নাকি নামাজ পড়া শুরু করে দেয়, তখন যেমন নাকি গোলাপ ফুলের মতো ফেরেশতা যারা তারা বান্দার শরীরের সাথে দলতে থাকে, ঘষতে থাকে, এবং ওই ফেরেশতাদের থেকে সুঘ্রাণ যারা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার তাসবিহাত আর তেলাওয়াত জিকিরের মধ্যে যারা মশগুল আছে, তাদের রঙে রঙিন হয়ে যায়, তাদের রঙে রঙিন হয়ে যায়. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজের দ্বারা যখন নাকি বান্দার ফেরেশতাদের সাথে এরকম সাদৃশ্যতা এসে যায়, তখন সরাসরি বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকে. আরো উপরে ফেরেশতাদের যে মাকাম আর মর্যাদা ওটা পার হয়ে যায়, বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকে. যে হাদিসের মধ্যে আছে, আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি নামাজি তার রবের সাথে কানে কানে গোপনে গোপনে কথা বলতে থাকে. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বান্দার জন্য এত বড় মাকাম, মানব জাতির জন্য এত বড় মাকাম, এত বড় মর্যাদা, এত বড় সুসংবাদ আল্লাহ তাআলা রাখছেন, এটা কিসের মধ্যে রয়েছে, এই খবরগুলা কিসে আছে, এই খবরগুলোর সমন্বয়ের নাম হল দিন. ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মানব জাতিকে বিশেষত্ব দেওয়ার জন্য, সম্মানী আর ইজ্জতের মাকাম দেওয়ার জন্য দিন, যেটা সেটা হলো শুধুমাত্র ইসলাম আর অন্য কিছু না, ইসলামই একমাত্র রাস্তা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার, ইসলামই একমাত্র রাস্তা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার, ইসলামই একমাত্র রাস্তা আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য যে মাকাম আর মর্যাদাকে ঠিক করে রাখছেন, ওই মাকাম আর মর্যাদা পর্যন্ত পৌঁছানোর একমাত্র রাস্তা, একমাত্র মাধ্যম হলো ইসলাম. মেরে ভাইও দোস্ত আজিজর বুজুর্গ, ইস সারি বাত কে বাদ আব মুঝে আর আপকো সমঝনা ইয়ে হ্যায়, দিন হ্যায় ক্যা, یہ دین زندگیوں میں آئے کیسے؟ اور جب دین زندگیوں میں آئے گا تو اس کے اثرات کہاں کہاں قائم ہوں گے؟ جیسے بارش ہوتی ہے تو اس کے اثرات ہوتے ہیں نا، مطبخ میں، شیشی میں نمک، وہ بھی متاثر ہو جاتا ہے، کپڑے، گدے، دیواریں، زمینیں، دایاں بایاں، آگے سب متاثر ہوتا ہے بارش کی. جب دین کہتے کسے ہیں، دین زندگیوں میں آئے کیسے، اور جب دین زندگیوں میں آئے گا تو اس کے اثرات سب سے پہلے آدمی کی اپنی ذاتی زندگی پر، اس کی گھریلو زندگی پر، اس کی کمائی پر، اس کے خرچ پر، اس کے گھر کی شادی پر، اس کے غم پر، اس کی خوشی پر، زندگی کے جتنے شعبے، اس کے معاملات، اس کی معاشرت، اس کے اخلاق و عادات، اس سب پر کہاں کہاں اثر پڑتا. یہاں تک کہ پھر اسے جانا ضرور ہے، اسے دنیا سے جانا ضرور ہے، اس کی سکرات پر، اس کی قبر پر، اس کے حشر پر، اس کے نبی کے سامنے کی پیشی پر، اس کے خدا کو منہ دکھانے پر، نامہ اعمال کے ہاتھ میں لینے پر، اور اچھلتے کودتے پھدکتے جنت کی طرف جاتے. ان سب پر اس کے اثرات کہاں کہاں پڑتے ہیں اور کیسے کیسے پڑتے ہیں، اور پھر اس کا نتیجہ کیا ہوتا ہے. اللہ مجھے بھی سمجھا دے، آپ کو بھی سمجھا دے، اور ہم تم سب اس دعوت کو لے کر عالم کی چار سمتوں میں پھرنے والے بن کر اللہ کا ہر بندہ، اللہ کی ہر بندی اس پاکیزہ زندگی پر آ جائے، اس کے لیے خدا ہمیں تمہیں قبول فرمائے. বলেন যে এতক্ষণ পর্যন্ত যে কথাটা আলোচনা হলো সেটা হল আমরা এতটুকু বুঝতে পারলাম যে মানব জীবনের, মানব জাতির সবচেয়ে বিশেষ জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস এবং অন্যান্য জীব জানোয়ার থেকে পার্থক্যকারী জিনিস সেটা হলো দিন. এখন কথা হলো দিন কি জিনিস, দিন কাকে বলে, দিন আমার জীবনে কিভাবে আসবে, এবং আমার জীবনে যদি দিন আসে তাইলে তার প্রতিফলন কোথায় কোথায় ঘটবে, তার প্রভাব কোথায় কোথায় পড়বে আর কোথায় কোথায় পৌঁছবে, এটা হলো আলোচনার বিষয়, এটা হলো জানার বিষয়. মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি কোনো মানুষের মধ্যে দিন আসে, দিন যখন কোনো মানুষের মধ্যে আসে, সর্বপ্রথম তার যে তার প্রভাব ফেলে তার জীবনের উপরে, তার জীবনের উপরে তার প্রভাব ফেলে, এবং এই জীবনটায় যত জায়গায় স্পর্শ করবে সকল জায়গার মধ্যে ওই দিনের প্রভাব সে বুঝতে পারবে, দেখতে পারবে. তার ব্যক্তি জীবনে সে দিনের প্রভাবকে বুঝতে পারবে, দেখতে পারবে. তার জীবনে সে দিনের প্রভাবকে বুঝতে পারবে, দেখতে পারবে. বিয়ে শাদির সময় বিয়ে শাদিতে দিনের প্রভাবকে বুঝতে পারবে, দেখতে পারবে. তার কামাই রুজিতে দিনের প্রভাব পড়বে, তার লেনদেনের মধ্যে দিনের প্রভাব পড়বে, তার আপনজনদের সাথে আচার আচরণের মধ্যে দিনের প্রভাব পড়বে, পাড়া প্রতিবেশীর সাথে আচার আচরণের মধ্যে দিনের প্রভাব পড়বে, সমস্ত মানব জাতির সাথে আচার আচরণের মধ্যে তার দিনের প্রভাব সে লক্ষ্য কর সে লক্ষ্য করবে, পরিলক্ষিত হবে. তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, সবচেয়ে কঠিন সময়, দুনিয়ার জীবনের সবচেয়ে কঠিন সময়, মৃত্যুর বিছানায় সে তার দিনের প্রভাবকে সে দেখবে. কবর যেখানে নাকি মাটির তং চতুর্দিক থেকে চেপে আসার কথা, সেখানে সব দিনের প্রভাবকে সে দেখবে. আশারের ময়দানে যখন উঠবে দিনের প্রভাবকে সে দেখবে. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যখন সে দেখবে, নবীজির সামনে যখন হাজির হবে তখন সে দেখবে, এবং আল্লাহ তাআলার সামনে যখন তাকে হিসাবে সভা উঠতে হিসাবের জন্য উঠতে হবে, তখন আল্লাহ তাআলার সামনে তার দিনের প্রভাবকে সে দেখবে. আমল নামা ডান হাতে পাওয়ার ব্যাপারে সে দিনের প্রভাবকে দেখবে. নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার ব্যাপারে সে দিনের প্রভাবকে দেখবে. এবং দ্রুত গতিতে জাহান্নামের উপরের পোল পার হয়ে যাওয়ার ব্যাপারে তার দিনের প্রভাবকে দেখবে. এবং আনন্দ খুশিতে আনন্দে সে লাফাইতে লাফাইতে জান্নাতে যখন প্রবেশ করবে তখনও সে দিনের প্রভাবকে সে দেখবে. অর্থাৎ একজন মানুষ যদি দিনদার হয়, একজন মানুষ যদি দিনদার হয়, যখন থেকে সে দিনদার হইল তখন থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে সকল ঘাটিতে সকল জায়গাতে সে দিনের প্রভাবকে দেখবে, দিনের লাভালাভকে সে পুরো লক্ষ্য বুঝতে পারবে এবং সে উপলব্ধি করতে পারবে, তার ফল সে দেখবে। মেরে ভাই ও দোস্ত আজিজার বুজুর্গ, ইয়ে তো কোরআন নে এলান কর দিয়া ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ও তোমারে বাপ ইব্রাহিম আলাইহিসসালাম নে জো তুমকো ওয়াসিয়ত কি হ্যায় কি আল্লাহ নে তোমারে লিয়ে দীন পছন্দ কিয়া হ্যায়, ও দীন কিয়া হ্যায়, ও ইসলাম। আর সাথ হি সাথ ইয়ে ভি কহ দিয়া ইসকে আলাওয়া কা কোই রাস্তা কবুল নেই। আবি ইসলাম ওয়ালা মুসলমান এক হে ইসলাম আর এক হে মুসলিম, ইসলিয়ে কহা থা এসে এসে মুসলমান হোকে জিনা কে মৌত তুমারি ইস পর আয়ে। এক বাত বিচ মে ইয়ে ইয়াদ রাখনা, তমাম বশরিয়ত কি সহি রহবরি কে লিয়ে জো জিন্দগি আল্লাহ কি হা মকবুল পসন্দিদা, জিস পর ইনামাত কি বারিশেন আর জিস পর রহমতেন আর জিস পর বড় বড় ওয়াদে আল্লাহ নে কিয়ে হ্যায়, উসকো বতলানে কে লিয়ে নবী আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামাত কো ভেজা। ইসিলিয়ে হর নবী কো উনকি আপনি উম্মত কে লিয়ে নমুনা করার দিয়া। হামারে আব্বা জান ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হামকো ওয়াসিয়ত কর রহে হ্যায় দীন কি, আর ওয়াসিয়ত কর রহে হ্যায় মুসলমান হোকে মরিও। নবী কি শান ইয়ে হতি হ্যায় কি জিস বাত কো উম্মত সে কহতে হ্যায় সবসে পহলে ও উস পর আমল পেরা হতে, ও উসকা আমলি নমুনা হতা। ইসিলিয়ে হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নে জাহান হামে দীন কি দাওয়াত দি আর দীন কি ওয়াসিয়ত কি আর মুসলমান হোকর মরনে কো কাহা, মুসলমান কেসা হতা হ্যায় পহলে দিন সে লেকে আখির দিন তক পুরি সিরত ইব্রাহিমি হর কদম পর রহবরি করতি হ্যায়। ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম মুসলমান হো জাইয়ে, আসলাম তো লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন কে হাওয়ালে। ইসলাম কা তরজুমা হ্যায় গর্দন নিহাদন, সর ঝুকা দেনা, আপনে আপকো হওয়ালে কর দেনা। হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নে কাহা মেনে আপনে আপকো ও মেরে সাথ জো কুছ হ্যায় অন্দর বাহর জাহির বাতিন জিস জিস লাইন সে জো কুছ হ্যায় সব রব্বুল আলামিন কে হওয়ালে হ্যায়, ये सब खुद अपनी जात से कर कर बेटों को सबक पढ़ा रहे हैं। तुम्हारा सबक ये है मुसलमान होके मरना है पहले अपने आप को हवाले करो रब्बुल आलमीन के, हमारी कोई पसंद हमारी कोई ख्वाहिश हमारी कोई चॉइस हमारी कोई उमंग हमारे कोई अरमान हमारी कोई चीज कुछ नहीं, मालिक তুঝকো জো পসন্দ ও মুঝকো পসন্দ, আসলাম তো রব্বুল আলামিন কে দিয়া। লেকিন আল্লাহ পাক জো হ্যায় ইউ ফরমাতে হ্যায় আব হাম আপকো আজমায়েঙ্গে, জেসে কুরআন নে খুদ কাহা আল্লাহ পাক নে খুদ কাহা আলিফ লাম মিম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين, جو اس کا دعویٰ کرے گا ہم پہ ایمان ہے ہم ایمان والے ہیں ہم کلمے والے ہیں ہم یوں ہی نہیں چھوڑ دیں گے, ہم انہیں مختلف شکلوں سے آزمائیں گے. لتبلون فی اموالکم وفی انفسکم ولتسمعن من الذين اوتوا الكتاب من قبلكم ومن الذين اشركوا اذى كثيرا ان تصبروا وتتقوا فان ذلك من عزم القبول. آزمائش آئیں گی, اب حضرت ابراہیم علیہ نبینا علیہ الصلوۃ والتسلیم کے امتحانات شروع ہوئے, آزمائشیں شروع ہوئی, اور اسی لیے حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا اشد الناس بلاءً علی الانبیاء, سب سے کڑا امتحان نبیوں کی جماعت کا. ثم الامثل فالامثل, جو جتنا نبی کی چال چلے گا, جو جتنے نبی کے طور طریق اختیار کرے گا, جو جتنا نبی کی شریعت سنت پر عمل کرے گا, جو جتنا حلال و حرام کی تمیز کے ساتھ چلے گا, جو جتنا خوف خدا کے ساتھ چلے گا, جو جتنا آخرت کو سامنے رکھ کر چلے گا, ہر قدم پر آزمائشیں آئیں گی. لیکن والعاقبت للمتقین, انجام کار میدان انہی کے ہاتھ میں رہے گا. حضرت ابراہیم علیہ نبی نوال اشراۃ التسلیم نے جو ہم کو وصیت کی کہ تمہارے لیے سب سے پسندیدہ چیز اللہ کے ہاں وہ دین ہے, وہ اسلام ہے. وہ دین کہ اب مسلمان کیسا ہو کہ جہاں اعلان کیا آزمائشیں شروع ہوئی, یہ جہاں آپ ہیں جس علاقے میں حضرت ابراہیم علیہ الصلوۃ والتسلیم تھے, وہاں زبان بھی زبان والے بھی تھے, جاننے والے بھی تھے, باغات بھی تھے, نہریں بھی تھی, اور اچھی عیش کی زندگی تھی. فوراً حکم ہوا اس کو چھوڑیے اور آ کے پڑ جائیے, آ کے پڑ جائیے بیوادل غیر سرا. کیا کہنے بابل کے اور وہاں کے علاقے کے پھولوں کی مہک کا, اور کیا کہنے وہاں کے سرزادار کا, اور کیا کہنے وہاں کے سرزد و شاداب کا, اور کیا کہنے وہاں کی نہروں اور پانی اور زبان کا. یہاں اوپر آسمان نیچے زمین چاروں طرف پہاڑ رگستان, کوئی آدم نہ آدم ذات یہاں کے پڑ جائیے. یہ انبیاء کرام رسول عظام علیہم الصلاۃ والتسلیمات کی سیرت کا ہر پہلو, ہر وقت انسانوں کی رہبری کے لیے کہ جس طرح نبی اللہ تک پہنچے ہیں, اللہ کی رحمت آئی ہے, ان کے پیچھے چلنے والے دنیا میں رہیں تو رحمتوں کی آغوش میں, اور دنیا سے جائیں تو بانسری بجاتے ہوئے کھولو کھولو کھولو کھولو کھولو, یہاں سے لے کے وہاں تک دروازے کھلتے چلے جائیں, خدا کی رحمتوں میں ڈھک جائیں. یہ سیرت کے واقعات اس کے لیے ہیں. বলেন যে মানব জাতির যেভাবে জীবনযাপনের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, অর্থাৎ মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পছন্দনীয় জীবনযাপন, মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পছন্দনীয় জীবনযাপন যেটা, তার নাম হইল দ্বীন, ইসলাম. এই ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন যে ইসলাম ছাড়া জীবন যাপনের জন্য আল্লাহ জীবন যাপনের জন্য ইসলামকে বাদ দিয়ে অন্য যে কোনো পদ্ধতি তরিকাকে কেউ যদি গ্রহণ করে নেয় তা আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণ হবে না, আল্লাহ তাআলা পছন্দ করবেন না. এই একটা হলো ইসলাম, আর একটা হলো মুসলমান. ইসলাম শব্দের অর্থ হল মাথা ঝুঁকাই দেওয়া, নত হয়ে যাওয়া, মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, মাথা নত করে দেওয়া. তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন নাকি সবকিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ তাআলার দিকে ঝুঁকলেন, মুতাওয়াজ্জে হলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আসলিম, মুসলমান হয়ে যাও. তো আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আসলাম তু লিরাব্বিল আলামিন, আমি মুসলমান হয়ে গেলাম, আমার মাথাকে নত করে দিলাম, আমি স্বীকার করে নিলাম, আমি নত হয়ে গেলাম ওই রবের জন্য, রবের সামনে যিনি সমস্ত জাহানকে পালনেওয়ালা, লালন পালনকারী, প্রতিপালক, তার সামনে আমি নত হয়ে গেলাম, তার হুকুমকে মেনে নেওয়ার জন্য, তার মানসম্মত জীবন চলার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার ভিতরের সমস্ত খাহেশাত চাওয়া পাওয়া সব কিছুকে আমি অস্বীকার করে দিলাম. তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন আর আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, বা আল্লাহ তাআলা যা চাইতেছিলেন তা শেষ হয়ে গেলে এমন না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এখন ইমতিহান নেব, পরীক্ষা নেব। আল্লাহ তাআলা ইসলাম ও ইসলামওয়ালাদের পরীক্ষা নেবেন, যেমনিভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, সমস্ত আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, কঠিন পরীক্ষা নিয়েছেন, যার প্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে, বিপদ আপদ দিয়ে জান মাল ইজ্জত আবরু সব কিছুর উপরে বিপদ আসছে, কঠিন ভাবে আসছে, এইভাবে ওনাদের থেকে পরীক্ষা নিয়েছেন। এরপরে এই দিনের দিক দিয়ে নবীওয়ালা কামের দিক দিয়ে যে যত বেশি নবীদের সাথে সাদৃশ্যতা হবে তার ওই অনুযায়ী পরীক্ষা হবে, যে যত কাছে তার পরীক্ষা তত বেশি, তারপরে যে তারপরে তার পরীক্ষা, তারপরে যে তারপরে তার পরিমাণের পরীক্ষা। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষরা এই কথা কি মনে করে নিছে যে তারা বলবে, আর মানুষের দেখি ধারণা যে তারা বলবে যে আমান্না, তারা বলবে যে আমরা ইমান আনছি, আর তাদেরকে কোনো পরীক্ষা দেওয়া হবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা নেওয়া হয়েছে, কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে, মাল দিয়ে মালের মধ্যে অভাবযোগ সৃষ্টি করে মালকে হাতছাড়া করে পরীক্ষা নেওয়া হয়েছে, জীবনকে জীবনকে ভয়াবহ অবস্থায় ফেলে পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন এই জন্যই করবেন যে ইমানের দাবিতে ইসলামের দাবিতে কে সত্যবাদী, এটাকে যাচাই করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষাগুলোকে নেবেন। কিন্তু যখন পরীক্ষা চলতে থাকবে আর মোমেনের পরীক্ষার মধ্যে পাশ করতে থাকবে, কোনো খাহেশাতের পথ পায়রবিশে করবে না, দুনিয়ার কোনো জিনিসের দিকে সে ধাবিত হবে না, দুনিয়ার মহব্বতে ব্যস্ত হয়ে আল্লাহ তাআলাকে ছাড়বে না, আল্লাহর দিনকে সে ছাড়বে না, হারামের মধ্যে যাবে না, আল্লাহ তাআলা নিষিদ্ধ পন্থায় সে জীবনযাপন করা শুরু করবে না। যখন এরকম আল্লাহর হুকুমকে পূরণ করতে থাকবে আল্লাহ তাআলা বলেন যে বলা আকিবাতুল মুত্তাকিন, ভালো পরিণতি সুফল তো হইল মুত্তাকিনদের জন্য যে আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করবে, আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করবে, আল্লাহর কোন হুকুমকে ছাড়বে না যে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা নিষেধ করছেন এরকম কিছু করবে না যে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, এই ভয় যার দিলের মধ্যে থাকবে, যে ভয় করে পুরোপুরি ইসলামের উপরে অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন সেই হলো যার সম্পূর্ণ পরিণতি হলো তার উত্তম পরিণতি তার জন্য। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, বললেন যে ইব্রাহিম তুমি এখান থেকে যাও, চলো এখান থেকে ওইখানে, এখান থেকে চলে যাও, যে ওই বাজা জমিন যেই জমিনে ফসল হওয়ার কোনো যোগ্যতা নাই, চতুর্দিকে পাহাড় পাহাড়, জনমানবহীন এলাকা, কোনো আদম সন্তান সেখানে নাই, ওইখানে তুমি চলে যাও, কোথায় সেই শাম দেশ, মুলকে শাম, চতুর্দিকে সবুজ, সবুজে ভরপুর, গাছপালা বৃক্ষ লতা ফল মূল মিষ্টি পানি বাগান বাগিচা, এমন কোন ফসল আর এমন কোন মনকে আনন্দিত করার পরিবেশ নাই যেটা মনকে শামের মধ্যে ছিল না। ওইখান থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে চলে যেতে বললেন, এমন জায়গাতে যেতে বললেন যেখানে কোনো লোকজন নাই, যেখানে খাওয়ার কোনো সামান নাই, যেখানে কোনো ফসল নাই। কোরআনের ভাষায় যে জমিনটাকে বলা হয়েছে বাজা জমিন, অর্থাৎ ফসল উৎপাদনের ক্ষমতা নাই। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার সামনে বলছিলেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মাথাকে নত করে দিলাম, যে হুকুম আসবে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই হুকুমকেই পুরা করার জন্য তৈয়ার। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না শুধু, বরং সমস্ত নবীরা, সমস্ত নবীগণ আল্লাহ তাআলা যত পরীক্ষা যত রকমের পরীক্ষা নিতে চাইছেন সমস্ত নবীগণ সকল পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার এই মনোনীত জীবন বিধান, আল্লাহ তাআলার মনোনীত দুনিয়াতে জীবন যাপনের তরিকা যেটা, এটাকে বাস্তবে দেখানোর জন্য সর্বকালেই আল্লাহ তাআলা পুরাণ নবীদের সিরতের মধ্যে পাওয়া যায় সর্বকালে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, মানুষদের মধ্যে থেকে একজন নবী পাঠাইছেন। নবীদের অবস্থা ছিল এরকম যে আল্লাহ তাআলার যত হুকুম আসত মানুষ ওই হুকুমটা শোনার আগেই, মানুষ ওই হুকুমের উপরে আমল শুরু করার আগেই সর্বপ্রথম নবী ওই হুকুমের উপরে আমল করে দেখাইতেন। আমলের ওই আমল হুকুমের বাস্তব নমুনা ছিলেন নবীর নবীরা। আল্লাহ তাআলা এইভাবে মানব জাতিকে আল্লাহ তাআলার পছন্দনীয় দিন যেটা ওই দিনের উপরে উঠানোর জন্য চেষ্টা করছেন। যখন নাকি মানুষ এই দিনের উপরে উঠতে যেয়ে সব রকমের খাওয়া সাপকে কোরবানি করছে, চাওয়া পাওয়া সে ঘোষণা করে দিছে যে আমি আজকের থেকে আমার চাওয়া পাওয়া ওইটি যেটা আমার রব আমার কাছ থেকে চান, ওইটি আমার চাওয়া পাওয়া। রব যেটা চান না এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওইটা আমার চাওয়াও না, ওইটা আমার পাওয়াও না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সেই হলো প্রকৃতপক্ষে মুসলমান। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এইটা হলো দিন যে আল্লাহ তাআলার পছন্দনীয় জীবনযাপনের তরিকা, যেটা নবী এসে তাদের উম্মতকে যেটা শিখাইছেন এবং আমাদের নবী আমাদেরকে যেটা শিখাইছেন, এইটাই হলো আমাদের জন্য দিন। আর ইয়ে পুরা মজমা পেলে এক নিয়ত করলে হমে সচ্চা মুসলমান আর পক্কা মুসলমান হোকর জিনা হ্যা। পুরা মজমা এই কথাটা আমরা নিয়ত করে নিই, অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ত করি যে আমাকে প্রকৃতপক্ষে একজন সত্যবাদী মুসলমান এবং সত্যবাদী পাকা মুসলমান হয়ে এই দুনিয়াতে আমাকে বসবাস করতে হবে। দুসরি ওসিয়ত যে আব্বা জান কি ফলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান সচ্চে পক্কে মুসলমান হোকর জিয়েঙ্গে, হম খায়েঙ্গে, হম কমায়েঙ্গে, হম শাদিয়া করেঙ্গে, হমারে বচ্চে হোঙ্গে আর হমারি রাতে দিন, লেকিন হম মুসলমান আর সচ্চে মুসলমান, হম মুসলমান পক্কে মুসলমান, আর ইয়ে জিন্দগি জিতনি হ্যা জিস দিন দুনিয়া সে যা রহে হো, ওয়ালা তামুতুন্না ইল্লা, মুসলমান হোকর জিয়েঙ্গে আর মুসলমান হি হোকর আর ইসলাম হি পর মরেঙ্গে, ইসকি নিয়ত কর লো। বলেন যে আমরা এই কথাটাও নিয়ত করে নিই, একটা হলো প্রথম আমরা নিয়ত করলাম যে যতদিন দুনিয়াতে বাঁচি সত্য মুসলমান এবং পাক্কা মুসলমান হিসাবে জীবনযাপন করব। আর আমরা আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, ওই হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত শরীয়ত যেগুলো করার জন্য ইজাজত দিচ্ছেন সব কিছুই আমরা করব, বিয়ে শাদিও করব, খাওয়া দাওয়া করব, ছেলে সন্তানও হবে, সব কিছু হবে, কিন্তু তারপরেও আমরা জীবনকে ওই এমন রাস্তা এমনভাবে ধরে রাখব যে সত্যবাদী মুসলমান আর পাক্কা মুসলমান হয়ে সব সময় থাকব, যাতে করে যে কোনো মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যাবে আমি সাচ্চা পাক্কা মুসলমান হিসেবে মরব। কি বলেন বলবো? ইনশাআল্লাহ এটার জন্য নিজেকে প্রস্তুত করব, তো ইনশাআল্লাহ এইটার জন্যই নিজেকে প্রস্তুত করব যে সর্বদা যেন আমি সাচ্চা পাক্কা মুসলমান হয়ে থাকি। আর ইয়ে ইসলামী জিন্দগি শিখনি হ্যাঁ ইবতিদা হতি তশকিল সে اسلمت لرب العالمين اعلان کیا تشکیل ہوئی چلو یار اسلامی زندگی سیکھنے اسلامی زندگی جینے اور اسلامی پر مر مٹنے کے لیے اس کا پہلا قدم تشکیل اپنی خواہشات اپنی معلومات اپنی مرغوبات اپنی محبوبات جی لگے مکان جی لگے کھانے جی لگا موسم جی لگی تمام چیزوں کو چھوڑو اور آ کے جیسا یہ مجمع یہاں پڑ گیا حضرت ابراہیم علیہ الصلوۃ والتسلیم کی سنت کہ وہاں سے نکل کر بوادن غیر ذیہر کہ یہ پہلی تشکیل ہے اسلامی زندگی کی ابتدا تشکیل سے آئے عورت زاد ہے دودھ پیتا بچہ ہے کوئی عزیز و اقارب نہیں کہیں کوئی شکل نہیں ابھی تو یہاں آئے ہی ہیں تشکیل پہ تشکیل ابراہیم ان کو تو چھوڑو یہاں ان کو تو چھوڑو یہاں آپ چلو آپ سے بھی پوچھا ہوگا گھر والوں نے کب آؤ گے کہاں جا رہے ہو حضرت حاجرہ رضی اللہ تعالیٰ عنہ نے پوچھا آخری آسمان زمین یہ ہم اکیلے আর পিতা বচ্চা কহা যা রে কেউ যা রে কহা যা রে কেউ যা রে কোই জবাব নেই তরবিয়ত হুই থি যে কে মশলাত কা কাম মশলাত কা কাম ঔরতোঁ কে জহন ঈমানি ইসলামি দীনি মুহাম্মদি নবুয়ত কে রং মে রঙে জব ঘরো মে তালিম হতি হে সাহাবা ও সাহাবিয়াত কে ওয়াকিয়াত সামনে আতে হে ফির উনকা জহন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে হ্যাঁ তো চব্বিশ ঘন্টে কি বাত এই থি উনহোনে পুছা কি জব ইয়ে বাত তয় হয়ে কি আব হমনে তো আপনে আপকো হওয়ালে কর দিয়া রব্বুল আলামিন কে তো ক্যা ইয়ে জো আপ কর রহে হ্যায় রব্বুল আলামিন কে হুকম পর হ্যায় আল্লাহ আমারাকা বিহাজা ইয়ে আল্লাহ কে হুকম পর আপ কি ইয়ে তশকীর আর ইয়ে আপকা কদম উঠনা আর হমকো ইস তরহ ছোড় কে জানা সর হিলায়া হ্যাঁ মেরে রব কা আমর হ্যায় বা ইতনা সুন্না থা জহন ও বন চুকা থা জমিন আসমান আপনি জগে রহে রহে না রহে না রহে মশরিক মগরিব হো যায় বন্দে হ্যায় আল্লাহ কে হর হাল মে হামারি দুনিয়া ওর আখিরত কি কামিয়াবি হামারি দুনিয়া ওর আখিরত কি সুরখুই সিফ ও সিফ রব্বুল আলামিন কে হুকম কে মাননে মে হে এক ওর জাত কেহতি হ্যায় رضی اللہ عنہا وارضاها اذن لا يضيعنا اگر یہ قدم امر الہی کی بنیاد پر اٹھ رہے ہیں خدا ان قدموں کو ضائع نہیں کیا کرتا جاری اللہ کے راستے میں پہلی تشکیل دوسری تشکیل بولیں جی ابراہیم علیہ السلام کے ذریعے اللہ تعالی حکم دلیں جا اسلم اپنے মাথা ঝুঁকায় দেন ইসলাম মুসলমান হয়ে যান ইসলাম কবুল করেন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আসলাম তুলি রব্বিল আলামিন আমি রব্বুল আলামিনের সামনে আমার মাথাকে নত করে দিলাম রব্বুল আলামিনের সামনে আমার সব কিছুকে উৎসর্গ করে দিলাম আমার নিজের বলতে আর আর কিছু রাখলাম না না কোনো নিজের মত না কোনো মতবাদ না কোনো রায় আমি তো আল্লাহ তাআলার সামনেই নিজেকে সুপর্দ করে দিলাম তো এখন ইসলাম তো শিখতে হবে বলেন যে ইসলাম শিখার প্রথম কামটাই হইল তশকিল বের হন ইসলাম শিখার রাস্তাই হইল এটা যে বের হন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে ইব্রাহিম ইব্রাহিম আপনি আপনার ওই বিবি স্ত্রী এবং তার কোলে যে দুধের সন্তান ওই তিন আপনি সহ ওই দুজন এদেরকে নিয়ে এখান থেকে চলেন এখান থেকে সামনে চলেন কোথায় যাইতেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম সামনে সামনে আর অন্যরা পিছনে পিছনে যাইতেছেন যাইতে যাইতে যাইতে যাইতে এমন জায়গাতে যে পৌঁছলেন এমন জায়গায় যে থাকার অনুমতি হইল যেখানে চতুর্দিকে শুধু পাহাড় পাহাড় পাথরের পাহাড় কোনো গাছপালা নাই মরুভূমি আর মরুভূমি নিচে মাটি উপরে নিচে জমিন উপরে আসমান ছাড়া আর কিছু নাই সবে মাত্রই ওইখানে পৌঁছছেন দুই চার দিন অতিবাহিত হয় নাই দুই চার ঘন্টা অতিবাহিত হয় নাই দ্বিতীয় তশকিল মেরে মহতরাম দোস্তা বুজুর্গ ইসলাম শিখার রাস্তা হলো এটা যে আমরা যে বললাম যে আমি আল্লাহ তাআলার সামনে মাথা নত করে দিলাম আল্লাহ তাআলাকে এটাকে যাচাই করবেন না যে নিজের মতামতকে বাকি রেখে না তার নত করলো না ভিতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে নত হইল এটা তো আল্লাহ তাআলা যাচাই করবেন অত সময় পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার ব্যবস্থা হবে না যত সময় পর্যন্ত যাচাই পুরানো হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দেবেন না ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন আবার উল্টা পথে চলেন দ্বিতীয় তশকিল হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন মহিলা ছিলেন ওনার কোলে দুধের বাচ্চা স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে মহব্বত থাকে আপনারাও যেমন বাড়ির থেকে যখন আসতেছিলেন তখন জিজ্ঞেস করছে যে কবে আসবেন কতদিন থাকবেন কি ব্যাপার মা বোনের এই কথাটা বলে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন কোথায় যাইতেছেন কবে আসবেন কেন যাইতেছেন মেরে মহতরম দোস্তর বুজুর্গ ইব্রাহিম আলাইহিস সালাম তো অন্তর থেকে আসলাম তো বলা মানুষ যে আমি আমার সব কিছু আমার রবের সামনে রেখে দিলাম, নত করে দিলাম, সুপুর্দ করলাম, তো রব চলে যেতে বলছেন চলে যাব, এইটার জন্য তো আরেকজন কিছু বলতে বলেন নাই, আরেকজনের কাছে তো বলার কথা বলেন নাই, উনি যাইতেছেন। কিন্তু ওনার ঘরের মধ্যেও তো দিনই ফেজা ছিল, দিনই মাহল ছিল, নবী ছিলেন, যেমনি ভাবে সমস্ত ওই এলাকার সব মানুষের নবী, অনুরূপ ভাবে হাজার আদিল্লাহ তালানহারও নবী, ওনাকেও দিন শেখাইতেন, ঘরের মধ্যে দিনই উজাগারা ছিল, দিনই তালিম তরবিয়ত ছিল, দিনই মাহল, দিনই পরিবেশের মধ্যে হাজার আদিল্লাহ তালানহার তরবিয়ত হয়েছে। এই যে আমাদেরকে বলা হয় যে মস্তরতের কাম, মস্তরতের কাম, এই জন্যে বলা হয় যাতে ঘরের মধ্যে দিনই মাহল পয়দা হয়, দিনই পরিবেশের সৃষ্টি হয়, সেজন্য দিনে সহযোগী হয়। এটা তো হবে তখন যখন ঘরের মধ্যে দিনই আলোচনা থাকবে, তালিম থাকবে, সাহাবাদের ওয়াকায়াত শুনবে, নবীদের ওয়াকায়াত কিসাকে শুন, ঘটনাগুলোকে শুনবে, তখন তার ভিতরও তৈরি হবে, সে মানসিকভাবে প্রস্তুত হবে। হাজরে রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আমার স্বামী তো নবী, উনি তো নিজের খেয়াল খুশি মতো কিছু করেন না কোনোদিন, এটা তো নিজের খেয়াল খুশি মতন চলে যেতেছেন, এটা তো হইতে পারে না। হাজরে রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে আল্লাহু আমারাকা বিহাজা, এই যে আপনি যে আপনি আমাদেরকে এখানে রেখে চলে যেতেছেন আর কোনো কথা বলতেছেন না, আপনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এইভাবেই আদিষ্ট হয়েছেন, আল্লাহ তাআলাকে এই হুকুমই আপনাকে দিছেন? তো উনি সম্মতি জানাইলেন, কারণ সম্মতি না জানালে তো মিথ্যা হয়ে যাবে, উনি সম্মতি জানাইলেন যে হ্যাঁ। এটা বলার সাথে সাথে হযরত হাজরে রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ ইতমিনান হয়ে গেলেন, সব রকমের ভয় ভীতি দূর হয়ে গেল, কল্পনা থেকেও সব পরিষ্কার হয়ে গেল যে এই বিয়াবান ময়দান, এখানে আশেপাশে কোনো জনবসতি নাই, পাহাড় কত রকমের সাপ বিচ্ছু কত কিছু থাকতে পারে, কোন কিছুর কল্পনা আর থাকলো না, স্পষ্ট বলে দিলেন যে ইদান লা ইউদাইউনা, যদি আল্লাহ তাআলা আপনাকে এই হুকুম দিয়ে থাকে রেখে যাওয়ার, তাহলে আমার জন্য হুকুম থেকে যাওয়ার, আপনি চলে যান আমি থেকে যাই, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ইসলাম শিখার রাস্তা হলো তশকিল, আর ওই তশকিল করতে যে ইব্রাহিম আলাইহিস সালামকে তশকিল করতে যে জিজ্ঞেস করেন নাই যে আপনার অবস্থা কি, আর একটা তাকাজা ছিল আপনি কি তৈরি হবেন নাকি না, ওই কথার পরীক্ষা নিতেছে যে আসলাম তুলি রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে সম্পূর্ণ নিজেকে সুপর্দ করে দিলাম। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমরাও তো মুসলমান হিসেবে বাঁচতে চাইছি, কি বলেন ঠিক কি ঠিক না? তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, মুসলমান হিসেবে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে ইসলাম শিখতে হবে, আর ইসলাম শিখার রাস্তাটি হলো তশকিল। আল্লাহ তাআলা আমাদেরকে হার তশকিলের মধ্যে লাভদায়ক বলার জন্য তৌফিক দিয়ে দেবেন। আর যারা জান সে শুনো, হামারি ইয়ে সারি চলত ফিরত, হামারি ইয়ে সারি তগো দাও, ইয়ে সারি দৌড় ধূপ, ইয়ে চিল্লে চার, হামারি পুরি মেহনত কে দো রুখ হে, এক বাহার কি নকল ও হরকত, আর এক আপনে মকাম কি মকামি মেহনত। ইব্রাহিম মকাম পর রহো তো হামারা ঘর বনাও, ক্যা করো, ইন্না আউয়াল বাইতিন উদাহাল লিন্নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাতুন হুদা লিল আলামিন, ফীহি আয়াতুন বাইনাতুন মকামু ইব্রাহিম ওয়ামান দখালাহু কানা আমিনা। মকাম পর মসজিদ বনওয়াই, মসজিদ তিনোঁ নে মিলকর, পাঁচোঁ নে, চারোঁ নে মিলকর বনাই, দোনোঁ বেটে হযরত হাজরা, হযরত ওর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওর ইয়াহ সে আওয়াজ লাগাই, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, আযান কহিয়ে পরবরদিগার, ইয়ে জঙ্গল ইয়ে বায়াবান, উপর আসমান নিচে জমিন, চারো তরফ পাহাড় রেগিস্তান, মেরি আওয়াজ, ইব্রাহিম আওয়াজ লাগানা তোমারা কাম, ইসকো পৌঁছানা হামারা কাম। রিওয়ায়তো মৌজুদ হে জিস ওয়াক্ত হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাত ওয়া তাসলিম নে হজ কি আযান কহি হে আর আওয়াজ লাগাই হে, উস ওয়াক্ত আলমে আরওয়াহ মে জিতনি রূহো নে জিতি রহে লব্বেক লব্বেক লব্বেক লব্বেক, জিসতে জিতি রহে কহি, দুনিয়া যা চাহে হো আর যো চাহে শিকরে হো, یہ ابراہیمی آواز پر حج کرے گا کرے گا کرے گا کرے اللہ حق اللہ کی بات حق نبی حق نبیوں کی بات حق مقام پر مسجد بنوائی اذان کہلوائی اور ایک دو کو نہیں تمام کے رخ کو مسجد کی طرف سب کا قبلہ بیت اللہ سب کا قبلہ کعبہ ہر ایک کو دعوت ہے مسجد کی آؤ آؤ آؤ مقام پہ مسجد کا مسجد کو آباد کرنا مسجد سے آواز لگانا مسجد کی دعوت یہ باہر کی تشکیلیں اب تشکیلیں کیسی ہوئی تشکیل ہوئی گئے اب یہ شہر روزہ اور چوبیس گھنٹہ خیر چوبیس گھنٹہ تو ہمارے یہاں ہے نہیں شہر روزہ دس دن چلا چار مہینہ یہ تو بچوں کو چاکلیٹ دکھا کر مکتب بھیجنے والی باتیں ہیں کب آؤ گے جب کام پورا ہو جائے گا جب تقاضا پورا ہو جائے گا گئے خاصے دنوں کے بعد آئے گھر والے خوش حضرت حاجرہ میاں آئے ہیں اپنی سنائیں گے ہم پہ کیا گزری ان کی کار گزاری سنیں گے کیسے کیسے ملکوں کے لوگ ملے تھے کہاں کہاں سے آئے تھے کیسے قربانیاں دیتے ہیں کیسے بارش میں کیسے جمے سارا سنائیں گے حضرت رضی اللہ عنہ بہت خوش تھی میاں آئے ہیں تو وہاں ڈنلپ تو تھا نہیں اسی ریت کو ڈنلپ بنایا تہ پر تہ جما کے اچھا ریت جما دیا میاں آئیں گے استقبال کریں گے بیٹھیں گے باتیں کریں گے ابھی سواری پر ہیں تشریف لائیے ابھی تو میرا وقت باقی ہے سواری سے اترنے کو منع کیا ہے سیدھا مرکز جاؤں گا مسجد جاؤں گا کارگزاری سناؤں گا تقاضا لوں گا اور اگر اس تقاضے پہ نقد کا مسئلہ آیا تو پھر نقد چل پڑوں گا اچھا تو حکم تو تلواؤں گی نہیں میں وہ عورت زاد ہوں خدا کہے ہماری عورتوں میں یہ بات پیدا ہو جائے جی بہت چاہتا ہے میاں بیوی کے پاس بیوی میاں کے پاس اپنی سنائے ان کی سنے حکم کے آگے گردن رکھ لی ہے تو آپ کو سواری سے اترنے کا حکم نہیں ہے نہیں منع کیا ہے اچھا یہ تو بتائیے آپ سواری پر سوار رہیں میں آپ کے پیر دھو لوں اس میں تو کوئی حیرت نہیں ہاں اتنی گنجائش ہے بھائی چلتے چلتے کپڑے گھر بھیج دیے بھائی دھلوا کے بھیج دینا مرکز اس میں کوئی حیرت نہیں پیر دھوئے چل دیے تشکیل تو تشکیل اسلم تو لرب العالمین کی ابتدا ہے اسلامی زندگی کی بنیاد تشکیلیں ہیں اپنی ہر محبوب ہر مرغوب ہر معلوم ہر جی کی لگی ہر ایک کو قربان کرتے ہوئے راہ خدا کی نقل و حرکت کرنا یہ اسلامی زندگی کا آغاز ارے وہ بچے کے دودھ کا کیا ہوا کون سی ڈیری سے آیا وہ فیٹ اس میں تھا نہیں اس کے تو نوبت ہی نہیں آئی اس کی تو نوبت ہی نہیں آئی جیسے حضرت موسیٰ علیہ السلام کے واقعے میں بہت کٹھنائیوں سے گزرتے ہوئے پہنچے تھے حضرت شعیب علیہ السلام کے ہاں ایک بیٹی سے نکاح بھی کر دیا داماد و بیٹی دونوں گھر رہتے رہے حضرت موسیٰ علیہ السلام نے کہا یہ مناسب بات نہیں ہے داماد ایک تو انہوں نے بیٹی دے پھر سر پڑے خوش صاحب کے نہیں بھائی چلو دونوں چلے تھے روشنی بھی تھی تم ٹھہر جاؤ آگ لے کے آتا ہوں اس پورے واقعے میں جہاں ذکر ہے کہیں یہ تذکرہ نہیں ہے آگ لے آئے ہو کتنے لوگ ہیں کاہے میں لوگ ہیں اس کا کوئی تذکرہ ہی نہیں تربیت کرتے ہیں نبیوں کی اللہ اور امت کی تربیت کرتے ہیں نبی چل دیئے یہ دودھ پیتا بچہ پیاس کے مارے کینیا بھی رگ رہا ہے, زمزم بھی آ گیا ہے, وہ اب آئے. ایک دن کہہ لگے انی ارا فی المنام انی اذبحک, ماں جاتا رہا. بچے باپ کے سینے سے کیسے لگتے ہیں, ابا ابا ابا ابا, ابا کیسا پیار کرتے ہیں, کیسا بولتے ہیں. وہ بچہ ابا کیا کہہ رہے ہیں, ایک تشکیل, دوسری تشکیل, تیسری تشکیل, چوتھی تشکیل. بیٹے ہم نے خواب دیکھا, ہم تمہارے گلے پہ چھری چلا رہے ہیں, کیا رائے ہے؟ واہ, اس گھر میں تو کبھی اس کے علاوہ سنائی نہیں ہے. جان جائے تو جان بچے تو, مال جائے تو مال بچے تو, اپنی اپنی پسندیدہ قربان ہو تو اور پسندیدہ ہاتھ آئے تو, ہم تو رب العالمین کے حوالے ہیں. افعل ما تؤمر, جو آپ سے کہا گیا ہے کر گزریے. جس ماں کی گود میں بہا ہوں, جس باپ کے سینے سے لگا ہوں, اس گھر کے ماحول میں یہی سنا, یہی سمجھا, یہی سیکھا, کامیابی اللہ کے حکم کے پورا کرنے میں ہے. کر گزریے جو آپ کا حکم, آپ کو جو حکم دیا گیا ہے. کیا کہنے مرد کے, گھر کی عورت کے, 8 سال کے بچے کے, تشکیل پر تشکیل. ابھی تک تو اتنا ہی تھا, وہاں سردی نہیں تھی, یہاں سردی ہے, وہاں گرمی تھی, یہاں گرمی نہیں, یہ سردی گرمی. اب تو بچے لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَفِي أَنفُسِكُمْ, بڑی بڑی آزمائش آئیں گی. وہ بھی ہو گئی. اب صاحبزادے بلد اقبال, مسئلہ آیا شادی کا, ابا تشکیلوں میں ہے, ابا تشکیلوں میں, یہاں شادی بھی ہو گئی. ایک دن تشریف لائے, معلوم ہوا کہ بہو صاحبہ ہے. ارے میاں کہاں تمہارے, ارے کیا بتا رہے ہیں, بہو نے تو پھرنے سے فرصت نہیں, کہیں گئے ہیں. ہم آئے تھے, حضرت ابراہیم علیہ السلام تو تسلیم نے تار لیا. نبوت کے گھر کی عورت ایسی نہیں ہوا کرتی, نبوت کے گھر کی عورت ایسی نہیں ہوا کرتی جو اپنے شوہروں کی شکایت کرے. جب وہ آویں تو ان سے کہنا ہے بڑے میں آئے تھے اور یوں کہہ گئے ہیں کہ اپنے گھر کی چوکھٹ بدل دینا. لو جی نکاح میں تو شریک ہوئے نہیں, تشریف لائے, پوچھا کوئی آیا تھا؟ ہاں ایک بڑے میاں آئے تھے, حال حال پوچھ رہے تھے اور جاتے جاتے یوں کہہ گئے, ارے بندی خدا کی, گھر کی چوکھٹ تک تو ہی تو ہے, اس گھر کے قابل تو نہیں, اللہ کے حوالے جائے. نکاح میں شریک نہیں, طلاق دلوا کے چلے گئے. ابا جان کی سیرت ہے, ہم تم ان کے بچے ہیں, ان کی راہ چلنی ہے. لیکن اب گھر بھی بنوایا, اذان بھی کہلوائی, لیکن اس گھر پر اللہ نے اپنی قدرت کے مظاہرے کیے. جو خاندان, جو گھرانہ, جو گاؤں, جو بستی اپنے کو مسجد کی بنیاد پر فارغ کریں گے, ان کے ساتھ ہمارا معاملہ, ان کی روزی کا انتظام ہم ایسا کریں گے جیسے ابراہیم علیہ السلام تسلیم کے گھر کی روٹی کا انتظام کیا. پانی وہ دیا, حضور پاک صلی اللہ علیہ وسلم فرماتے ہیں, اللہ رحم کرے حاجر پر, اگر اس دن زمزم پر مڈیر نہ بنائی ہوتی اور روکا نہ ہوتا تو زمزم کی نہریں اس گھرانے کی قربانی پر, باپ بھی قربانی پر ہے, ماں بھی قربانی پر ہے, بچہ بھی قربانی پر ہے, کہ ان کی قربانی پر وہ زمزم, کہ دنیا کی 4 سمتوں میں زمزم ہی زمزم کی نہریں ہوتی. پانی کا انتظام, جہاں پانی کی بوند نہیں تھی, بیوادن غیری تھی, زرین تھا. کھانا ایک دفعہ تشریف لائے, بھائی بہت دنوں کے بعد جا رہے ہیں, کچھ گھر والوں کو خیر خبر ان کی, اب یہاں تو کچھ ہے نہیں, لاؤ ریت ہی بھر لوں ٹھہرے میں. ریت بھر لیا, حاضر کے دور سے دیکھا آج کچھ میاں لائے ہیں روٹی پکی کی گرام سے جو ڈالی بوری بہت خوش آٹے کی بوری آئی وہ تو ریت تھا ان کو تو معلوم تھا اللہ بڑی قدرت والے ہیں جو اپنے آپ کو مسجد کی بنیاد پر ڈالتا ہے قربانیوں کے ساتھ چلتا ہے ایمان کی دعوت دیتا ہے تعلیم کے حلقے لگاتا ہے اللہ کے نام کی رت لگاتا ہے موٹے موٹے آنسو رو کر ربنا ربنا تقبل منا ربنا تقبل منا علماء سے پوچھو تقبل کس باب سے ہے یہ باب تفعل سے ہے میری یہ قربانی میرے آنسو میرے یہ مجاہدے میری یہ تشکیلیں میرے بچوں کی یہ قربانی تیری شان سنتے ہیں نہیں تجھ سے قابل قبول نہیں ہے تو اپنے کرم سے اسے قبول فرما لے یہ مسجد کہ جب مسجد کی بنیاد پر ان اعمال کے ساتھ پڑھتے ہیں اب ان کے ریت کو اللہ نے آٹا بنا دیا روٹی پکی ایڑی کے رگڑنے پہ پانی کا انتظام وہ کیا کہ قیامت تک آنے والی ان کی اولاد سب کے باپ ہیں حضرت ابراہیم علیہ السلام سب ایک بچے کی قربانی پر ساری اولاد کے پانی کا انتظام اسی لیے کہا تھا نا ان اللہ اصطفا لکم الدین اللہ نے تمہارے دین پسند کیا ہے اس کا آغاز تشکیلوں سے قربانیوں سے مجاہدوں سے اللہ کے وعدوں پر یقین کی کیفیت کے ساتھ قدم اٹھانے سے ہو قربانی دلوائی ابراہیم تم وحید میں تلا ابراہیم اور ابو بھی کلمات انفعتم مہن جس راستے سے آزمایا ہر امتحان میں نمبر ون ایک رہ گیا تھا تو بولیں جو میرے محترم دوست اور بزرگو اے اسلام شکار دین شکار راستہ ہی ہلو تشکیل রাস্তায় এলো তুশকিল যে কিসের থেকে বের হও কিসের থেকে বের হও তোমার পছন্দনীয় জিনিসের থেকে বের হও তোমার থাকার মাহবুব জায়গার থেকে বের হও তোমার প্রিয়জন আপনজন থেকে দূরে বের হও তাদের থেকে তুমি আলাদা হও চলো চলো কোরবানির সাথে চলো আল্লাহ তাআলার হুকুমকে পুরা করো আর দিন শেখার জন্য দিনের জন্য তুমি বের হও ইব্রাহিম আলাইহিস সালামের এর আগে তো দুই তুশকিল হয়ে গেল এক তশকিলে মুলকের সামের থেকে ওই বাইতুল্লাহর কাছে আসলেন আবার ওইখান থেকে সাথে সাথে দ্বিতীয় তশকিল হইল ওইখান থেকে আবার চলে গেলেন অনেকদিন পরে আবার আসলেন কিন্তু এইবারের তশকিলটা ছিল এমন এত কঠিন যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তো কঠিন না কিন্তু বাহ্যিকভাবে বড় কঠিন তশকিল ছিল যাহা ওই পর্যন্ত যাওয়া যাবে কিন্তু ওইখানে নেমে তাদের সাথে থাকা যাবে না দুই চার দিন কথাবার্তা বলা যাবে না শুধু চোখের নজরে দেখে আসবে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন দূর থেকে যে স্বামী আসতেছেন কারণ ওইখান বাইরের থেকে তো আর কেউ আসে না ওইখানে আসতেছেন বহুদিন পরে আসতেছেন মনে বড় আনন্দ উৎফুল্ল যে স্বামী আসতেছেন এতদিন পরে আসতেছেন এখন এতদিন কোথায় ছিলেন কি কি করলেন এই কাগজে শুনবো কি কি দাওয়াত দিচ্ছেন কোন কোন দেশে গেছেন কোন কোন এলাকায় গেছেন ওইখানকার কি অবস্থা শুনবো এতদিন পর্যন্ত আমি যা যা দেখছি করছি এগুলো ওনার কাছে শোনাবো স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা অবস্থা থাকে স্বামী ও স্ত্রী কথাগুলো শুনে শান্তি পায় ভালো লাগে স্ত্রীর কাছেও শোনাইতে ভালো লাগে অপেক্ষা করছিলেন কোথায় বসাবেন কোন টেবিল চেয়ার তো এখানে ছিল না একটু বালু উঁচু করছেন যে ওই বালুর উপর ওই বালু উঁচু জায়গাটার মধ্যে বসবেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওইখানে পৌঁছলেন পৌঁছার সাথে সাথে হাজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন বলেন যে নামেন নামেন বলে যে নামার হুকুম নাই আমার যে এর আগে তশকিল যেটা হয়েছিল ওই টাকা তো এখনো পুরো হয় নাই আরো কিছু কাম বাকি আছে বিদেশ থেকে দেশে ফিরছি অন্য জেলার থেকে নিজের এলাকাতে আসছি কিন্তু এখনো কাম পুরা হয়নি, কাম আরো বাকি আছে, ওই মসজিদে যেতে হবে, কারগুজারি শোনা যেতে হবে, আবার মাকামি কামকে বুঝতে হবে, আমার কাম আরো বাকি আছে। হযরত হাজরে রাদিয়াল্লাহু তাআলা না আপত্তি নাই, কারণ উনি তো নবীর ঘর করা মানুষ, উনি তো এইটাই শুনছেন যে আমার কামিয়াবি, আমার স্বামীর কামিয়াবি, আমার সন্তানের কামিয়াবির হেফাজত সবকিছু আমাদের আল্লাহ তাআলার হুকুমকে পুরো করার মধ্যে। আমরা দুজনে যত বেশি আল্লাহ তাআলার হুকুমকে পুরো করতে থাকবো, কোরবানি হবে, মুজাহাদা হবে, খাওয়াহিশাত পুরো হবে না, তত বেশি আমার নসল আল্লাহ তাআলার কাছে মকবুল হবে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আমার নসল কি আল্লাহ তাআলার দিনের কাম নেবেন। বলেন যে ঠিক আছে, আমি আপনাকে নামতে আর বলবো না, আমার জানা ছিল না তাই নামতে বলছি, আমি আপনাকে নামতে বলবো না, আপনি একটু সময় অপেক্ষা করেন, আপনার পায়ে ধুলা বালু আমি এই খেদমত করে দেই যে আপনার পাটা আমি একটু পানি দিয়ে ধোয়াই দেই। বলে হ্যাঁ তা ধুইতে পারো। বলতে যে কোনো মানুষ যদি বাইরের থেকে সফর করে আসে, নিজের এলাকায় আশেপাশে কিছু ডাকাতা থাকে ওইখানে যায়, ওখান থেকে কাপড় চোপড় পাঠাই দিল, ঘরে ধুয়ে দিল, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ঘরে যাবে না তাকাজা পুরা হওয়ার আগ পর্যন্ত, এবং তাকাজা শেষ করার জন্য যাবে না, বরং ওইখানে যদি মশারা হয় আর এক তাকাজার জন্য, তো ওইখান থেকে লাভদায়ক বলে সামনে যাওয়া চলে যাওয়ার জন্য যাবে। তো ইব্রাহিম আলাইহিসসালামের এই তৃতীয় তশকিল শেষ হয়ে গেল, আর এক তশকিল, আর এক তশকিল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের পিতা যিনি, ওনার তো আজীবন তশকিল ছিল, আমাদের এরকম আজীবন তশকিল যদি আমরা তার সন্তানের দাবি করে থাকি, ঘরে থাকবে তাও তশকিল, বাইরে যাবে তাও, ঘরে থাকবে এক রকমের কাম, বাইরে যাবে আর এক রকমের কাম। একবার আসলেন তো বললেন যে ঘরে তো কিছুদিন থাকবেন, তাইলে এখানে মসজিদ বানান, মসজিদ বানান, তা আমরাও এখান থেকে মসজিদ বানাবো, মাকামে যতদিন থাকবো মসজিদ বানাবো। মসজিদ বানানোর অর্থ কি? মসজিদ বানানোর অর্থ হলো মসজিদকে আবাদ করব। ইব্রাহিম আলাইহিসসালাম মসজিদ বানাইছেন, সাথে সাথে আবাদ করার হুকুম আল্লাহর কাছ থেকে আসছে, ওই হুকুমটা তো পুরো করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম ওই বাইতুল্লাহকে বানাইলেন সর্বপ্রথম ঘর দুনিয়ার জমিনে, সর্বপ্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, সেটা হলো হেদায়তের, হেদায়তের জরিয়া। তার মধ্যে বড় আশ্চর্য আশ্চর্য জিনিস, তার মধ্যে একটা মাকামে ইব্রাহিমী এখনো, যেই পাথরের একটা পাথর আছে, যেই পাথরের উপর ইব্রাহিম আলাইহিসসালামের কদম মুবারকের ছাপ রয়ে গেছে, আয়াত বাইনাত। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদ বানাইলেন, মসজিদ বানানোর কারিগর কয়জন? চারজনে মিলে মসজিদকে বানাইলেন, একজন হলেন উনি, উনি নিজে, আরেকজন ওনার স্ত্রী, আরেকজন ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালাম, আরেকজন ছেলের বউ পুত্রবধূ। এই চারজনকে ব্যবহার করলেন আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে বানানোর জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদ আমাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকেই ব্যবহার করবেন যারা নাকি কোরবানের উপর উঠবে, তশকিলের জন্য তৈরি থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা মসজিদ আমাদের জন্য ব্যবহার করবেন। ইব্রাহিম আলাইহিসসালামের মসজিদ বানানো শেষ হইল, ওই বাইতুল্লাহ বানানো শেষ হইল, বাইতুল্লাহ এমন বানাইলেন যে এক শুধু ইব্রাহিম আলাইহিসসালামের কাবা না, শুধু ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের কাবা না, শুধু বিশেষ কোন গোষ্ঠীর কাবা না, বিশেষ নির্দিষ্ট কোন দেশের কাবা না, সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আরেওয়ালা সমস্ত দেশ, সমস্ত জাতির, সমস্ত গোষ্ঠীর মানুষ মুসলমানদের কাবা হলো বাইতুল্লাহ, কারণ কোরবানি ছিল, এই জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য কাবা বানাই দিলেন। বানানো শেষ হইল, আল্লাহ তাআলা হুকুম দিলেন যে মসজিদ আবাদকারীদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে আনেন যারা মসজিদকে আবাদ করবে, যে আমলের দ্বারা মসজিদ আবাদ হয় আমল তারা করবে। তো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আল্লাহ, চতুর্দিকে পাহাড়, দু একদিকে ফাঁকা যা তাও মরুভূমি, নিচে জমিন, উষ্ণ উপরে আসমান, এছাড়া তো কোনো জনমানুষের আওয়াজও কোনোদিন পাইনি, কাকে দাওয়াত দিব, কে আসবে? বললেন যে ইব্রাহিম, আপনি আমার হুকুমকে পুরা করে চলতেছেন, এই হুকুমটা আপনি পুরা করেন, হুকুম পুরা করা আপনার জিম্মা, এর প্রভাবকে সারা দুনিয়াতে ছড়াই দেওয়া আমার জিম্মায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিলেন, আজ আওয়াজ দিলেন, বলেন যে কিতাবের মধ্যে আছে ওই সময় যে রুহুগুলান এখন পর্যন্ত তাদের মায়ের পেটে আসে নাই, ওই রুহু জগতে রয়ে গেছে, আলমে আরাতে তারা আছে, এই রুহু জগতের ওই রুহুগুলানের কাছে পর্যন্ত আওয়াজটা পৌঁছছে, যেই রুহু যতবার, যেই রুহু যতবার ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের আমাদের জবাব দিচ্ছেন যে আমাদের জবাব দিচ্ছেন লাভদায়ক বলছে, লাভদায়ক বলছে, লাভদায়ক বলছে। ওই রুহ দুনিয়াতে তার মায়ের পর মায়ের পর গর্ভের মাধ্যমে আসার পরে সে যে কোনো এলাকায় তার জন্ম হোক না কেন, যে কোনো রঙের আর যে কোনো বর্ণের আর যে কোনো পরিবেশেরই হোক না কেন, সে অতবার হজ করবে করবে করবে, আল্লাহ তাআলা তাকে দিয়ে করাবেন। মেরে মোহতরম দস্তর বুজুর্গ, চতুর্থ তশকিল, এর আগে আর এক তশকিল হয়েছিল যখন হজরত ইব্রাহিম ইসমাইল আলাইসালামের বয়স 8 বছর, ইব্রাহিম ইসমাইল আলাইসালামের বয়স 8 বছরে একটা তশকিল হয়েছিল। তখন উনি একবার আসলেন, আসার পরে বহুদিন পরে কত আগে যে ইসমাইল আলাইসালামের আব্বাকে দেখছেন তা ওনার মনেও নাই, বাপকে যখন দেখছেন বাপ ছেলের মধ্যে একটা আন্তরিক টান থাকে, অদৃশ্য একটা টান থাকে, মা থাকে, মহব্বত থাকে, বাপ ছেলেকে বুকের মধ্যে জড়াই ধরছে, ছেলে বাপকে বুকের মধ্যে জড়াই ধরছে, কত আনন্দের সময়, আনন্দ ঘন পরিবেশ, মায়ের মনে কি আনন্দ যে কতকাল পরে ছেলেটা তার বাপের কোলে গেছে, যাওয়ার সাথে সাথে কানে কানে বলতেছে যে আব্বা বাবা আমি কেন আসছি তাকে তুমি জানো, আমি তো একটা স্বপ্নে দেখে আসছি, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কোরবানি দিতেছি, আমি তোমাকে জব করতেছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই সন্তান তো ওই ঘরেরই সন্তান, যেই ঘরের সকলের মুখে একটাই জিনিস ছিল, যেই ঘরের সকলের অন্তরে একটাই কথা বিশ্বাস ছিল, সেটা হল দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি, দুনিয়া এবং আখেরাতের সফলতা একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানা এবং নবীর তরিকাতে চলার মধ্যে হলে একমাত্র কামিয়াবি, কামিয়াবি রাস্তায় হলে একটা, দ্বিতীয় কোনো জায়গা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। ইসমাইল আলাইসালাম স্পষ্ট বলে দিলেন, পরিষ্কার নির্দ্বিধায় আওয়াজের মধ্যে কোনো কম্পন নাই, দ্বিধা নাই, ইফাল মা তুমার, আব্বা আপনি যেটা দেখছেন ওটা এখনই আপনি করে ফেলেন, আপনি বিন্দু মাত্র দেরি করেন না। এরপরে ঘটনা আপনারা সকলে জানেন, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এইরকম ব্যাপার এরকম আচরণ শুধু আল্লাহ তাআলা এক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করেন নাই, সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা, নবীদের থেকে আল্লাহ তাআলা এই কুরবানি দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে তার এলাকা থেকে তশকিল করলেন, দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে আর এক দেশে মাদায়েন হযরত সোহাইব আলাইহিস সালামের এলাকাতে যেয়ে বসলেন, ওইখানে ওনার বাড়ি পর্যন্ত গেলেন। 8 বছর পর্যন্ত উনি ওই ওনার বকরি চড়ালেন, ওনার নিজের মেয়েকে সোহাইব আলাইহিস সালাম ওনার এক মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে নবী তো আত্মমর্যাদা খুব বেশি, মানুষের উপরে নির্ভরশীল হয়ে থাকতে চায় না, এটা পছন্দ করে না, নবীর চেয়ে শরীফ আর দুনিয়াতে কেউ হইতে পারে না। মুসা আলাইহিস সালাম বলেন যে না এটা ঠিক না, একেবারে বিয়ে শাদি করছি, মেয়ে দিছে, এই জন্য তার ঘরের কারের উপর সর হয়ে তার বাড়িতে থাকতে হবে, খাইতে হবে, এটা ভালো দেখায় না, চলো আমরা যাই। স্ত্রীও নবীর মেয়ে, পরবর্তীকালে নবী হবেন তার স্ত্রী, তো সাথে সাথে রওনা, কারণ স্বামীর কথা মতো, স্বামীর কাছে থাকা, স্বামীর কথা মতো চলার মধ্যে স্ত্রীর কামিয়াবি, সোজা রওনা দিলেন। গর্ভবতী ছিলেন, বাচ্চা পেটে, প্রসব বেদনা শুরু হয়ে গেল, শীতের দিন আগুনের দরকার, দূরের থেকে আগুন দেখলেন। মুসা আলাইহিস সালাম ওনাদেরকে রাখলেন এখানে, বললেন যে থাকো আমি একটু আগুন নিয়ে আসি, বা রাস্তার সন্ধান কোথায়, রাত কোন দিকে রাস্তা এটা জেনে আসি। ওইখানে যখন গেল তা আল্লাহ তাআলার তশকিলই হলো, আগে পরে কোনো কথা নাই। ওইখানে যাওয়ার পরে কি তোমার নাম, কি কোথার থেকে আসছো, বংশ কোথায়, কয়জন তোমাদের জামাতে আগুন নিতে আসছো, না আরো কোনো উদ্দেশ্য আছে, কোনো কথা নাই, ডাইরেক্ট তশকিল, যে পবিত্র জায়গাতে আসছো এখান থেকে যাও সোজা ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম ওইখান থেকে রওনা দিলেন, যেখানে ওনাদেরকে রেখে গেছেন ওইদিকে রুখ করেন নাই। মেরে মহতরম দস্তর বুজুর্গ, দ্বীনের পরিপূর্ণতা, দ্বীনের পরিপূর্ণতা হলো তশকিলের মধ্যে। আমরাও যদি আমাদের ইসলামের পরিপূর্ণতাকে চাই, তো মেরে মহতরম দস্তর বুজুর্গ, আমরাও আমাদেরকে তশকিলের জন্য আমাদেরকে তৈরি করতে হবে। কিসের থেকে তশকিল হইতে হবে, কিসের থেকে আলাদা হইতে হবে, আমার প্রিয় জিনিসের থেকে আলাদা হইতে হবে, আমার প্রয়োজনীয় জিনিসের থেকে আলাদা হইতে হবে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ক্ষেত খামার, এর কোনো পরোয়া করা যাবে না, আল্লাহর হাওয়ালা করে আমাদের আমাকে সামনে বাড়তে হবে। আল্লাহর হাওয়ালা করে যেতে পারলে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, নষ্ট হয় না, আল্লাহ তাআলা নষ্ট করেন না। দুই নবী কেন, শত শত নবীদের ঘটনা এরকম আছে, যে নবীদের কোনো কিছুকে আল্লাহ তাআলা শেষ করেন নাই, ধ্বংস করে দেন নাই, নষ্ট করেন নাই। তো মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা তশকিল হইল, অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। সে এতদিন পরে, সে 8 বছরের পরে এতদিন পরে আসলেন যে ছেলে বিয়ের যোগ্য হয়ে গেছে, গার্জিয়ান তো নাই, বাপ নাই, ওইখানে একটা আস্তে আস্তে একটা বংশের লোকজন এসে বসবাস করতেছিল, তাদের পরিবারের একটা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। তো অনেকদিন পরে আসলেন, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, উনি তো কোথায় কোথায় যাইতেন, নবীর ছেলে নবী আবার কোথায় যাবেন, এইটা ওনার স্ত্রীর পছন্দ না। ইব্রাহিম আলাইহিস সালাম যে বয়স হয়ে গেছে, 120 বছর বয়স তো ছেলেই হয়েছে, তারপরে সেই ছেলের বিয়ে হয়ে গেল, তাহলে বয়স কত হয়েছে? বুড়া মানুষ, চেহারার মধ্যে ওই রকম কোন আকর্ষণ নাই, শত শত মাইল সফর করে আসছে, ক্লান্ত শ্রান্ত, কেউ তাকে একটু বসতে বলবে এরকম কেউ নাই। জিজ্ঞেস করলেন, এই তোমার স্বামী কোথায় গেছে, তোমরা কেমন আছো? বলে যে আমাদের কথা জিজ্ঞেস করে লাভ কি, আমাদের একটা জীবন, এইভাবে জীবন যাপন তো বড় কষ্টকর, আর তার কথা জিজ্ঞেস করে লাভ নাই, কোথায় যায়, কোথার থেকে আসে, আমি কিছু জানিও না বুঝিও না, আমার কাছে কোনো খবরও নাই। অর্থাৎ উনি বিরক্তি বোধ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই মেয়েটা কোন নবীর পরিবারের পুত্রবিধি বধূ হিসেবে থাকার যোগ্য না, নবীর পরিবারের পুত্রবধূ হিসেবে থাকার যোগ্য না, কারণ খোদাই ফয়সালাকে সে মানতে পারে না, খোদাই ফয়সালাকে সে মানতে পারে না। বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী যদি যখন আসবে তখন তাকে বলো যে সে যেন ঘরের চোখটা পরিবর্তন করে ফেলে। দেখেন কত নির্মম সিদ্ধান্ত, বিয়ের যোগ্য হয়ে যখন পড়াচ্ছিলেন ছেলে তখন বিয়ে করার জন্য আসে, বিয়ে করাই দেওয়ার জন্য আসেন নাই, বাপ হিসেবে দায়িত্বটা পুরো করবেন এই সময়টাও তার ছিল না, কারণ তশকিলে ছিলেন, আল্লাহর রাস্তাতে ছিলেন। কিন্তু তালাকের ব্যাপারে 1 নম্বর, আইসা তালাক দেওয়া হয়ে গেলেন, ইসমাইল আলাইহিসসালাম আসলেন, আসে জিজ্ঞেস করলেন, কেন যেন উনি জিজ্ঞেস করলেন, ওনার মনে পড়লো কেউ আসছিল কিনা, অন্যদিন তো এরকম জিজ্ঞাসা করেন না, জিজ্ঞেস করলেন কেউ কি আসছিল, বলে হ্যাঁ বুড়া থুরথুরে এক বুড়া আসছিল, আসলো কি যে একটা ভাব দেখালো বুঝলাম না, নামলো না বসলো না, খালি জিজ্ঞেস করলো তোমার স্বামী কোথায়, তা আমি বললাম, বলে আর কি বলছে, তারপরে কি করলো বলছে না গেল, বলে আর কি বলছে, আর বলছে যে তোমার স্বামী আসলে বলো যে সে যেন ঘরের চৌকাটা বদলাই ফেলে। বলে আরে আল্লাহর বান্দি, তুই তো বুঝলি না, ওই বুড়া থুরথুরে লোকটাই হলো আমার আব্বা, আমার আব্বা, বাইরের কোনো মানুষের এখানে কোনোদিন আসে না, উনি মাঝে মাঝে আসেন, ওনার রবের হুকুম হইলে উনি আসেন, আমার আব্বা আসছিলেন, আর চৌকাট বলতে বুঝছস, চৌকাট মানে হলো তুই যা ভাগ। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ছেলে বিয়ে করার সময় তো আসতে পারেন নাই, কিন্তু তালাক দেওয়ানোর জন্য ঠিকই আসছেন, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের খানদানকে আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামের নসলকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে জীবন্ত রাখছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই ইমতিহানই শেষ না, আরো ইমতিহান আছে, আরো কতগুলো ইমতিহান নিলেন, যত ইমতিহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিছেন সমস্ত ইমতিহানে ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বরে পাস করছেন, সব ইমতিহানে ফার্স্ট। এত কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কারণ যে এমন এমন কাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করাইছেন, মসজিদের বুনিয়াদের উপরেই জীবন যাপন করতেছেন, এখানে আল্লাহ তাআলা আনছেন মসজিদ বানানোর জন্য, মসজিদ আবাদ করার দাওয়াতও দিছেন, বাইরেও মেহনত করাইতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এই মসজিদের আশেপাশে ওনার খানদান যারা আছে তাদের রিজিকের জন্য, তাদের হেফাজতের জন্য, তাদের ইমানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এমন দোয়া করলেন, এমন শব্দ ব্যবহার করলেন যে শব্দটা আল্লাহ তাআলার জিম্মা হয়ে গেল, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী ওই দোয়াকে কবুল করলেন এবং সারা দুনিয়া থেকে রিজিক এনে ওই মক্কা বাসীদের জন্য আজ পর্যন্ত আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ, দোয়া কবুল হওয়া, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হওয়া, আল্লাহ তাআলার আপনজন হইতে পারা, এটা সবকিছু নির্ভর করতেছে যখন তশকিল হবে তখন লাব্বাইক বলার উপরে। মসজিদ কি বুনিয়াদ পর যে আপনি আপকো ফারিগ করেগা, ঘর কি রোটি আর পানি কা ইন্তজাম খুদা এসা করেগা জেসে ইব্রাহিম আলাইহিস সালাম কে ঘরানে কা কিয়া। বলেন যে মসজিদের বুনিয়াদের উপরে যে নিজের সময়কে ফারেক করবে, যে নিজের সময়কে ফারেক করবে, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গনি বলেন তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা, তার রুটি রুটির ব্যবস্থা, রুটু রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা এমন ভাবে করবেন যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য করছেন। পানির ব্যবস্থা করছেন, ইসমাইল আলাইহিস সালামের ওই কচি পায়ের আঘাতে পাথরের ভিতর থেকে পানি বের হয়ে আসছে, আর এত দ্রুত পানি আসতেছিল যেই পানির কারণে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা উম্মে ইসমাইলকে উপরে রহম করেন যে উনি যদি পানির পার বেঁধে না দিত তো ওই জমজমের পানি সারা দুনিয়াকে বাসায় দিত। তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ওই পায়ের আঘাতে পানি চলে আসছে, এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওইখানে যারা যাবে ওই পানি পান করতে থাকবে, ওই পানি কোনোদিন বন্ধ হবে না। আর মসজিদের বানানোর ভিত্তি করে আল্লাহ তাআলা বাকি সবকিছু মানুষ পাড়া প্রতিবেশীর ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাআলা রুটি রুজির ব্যবস্থাকে করে দিলেন। এই জন্য উনি বলতেছিলেন যে যারা নাকি মসজিদের বুনিয়াদের উপরে নিজের শক্ত অর্থকে ফারেক করবে, নিজের ব্যস্ততার থেকে, ব্যবসা চাকরি ক্ষেত খামার কৃষির থেকে নিজেকে যখন ফারেক করবে, তখন আল্লাহ তাআলা তার পরিবারের জন্য ভরণ পোষণের ব্যবস্থা এমন ভাবে করবেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা করেন। মসজিদ কি বুনিয়াদ পর আপনা কো ফারিগ করনা ইসকে তকাজে মকামি আর বাহার কে ইনকি হাসিয়াত আল্লাহ কে ইহা ইতনি উঁচি হো জাতি হে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা ইরশাদ হে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু জব কবি কিসি কৌম কে গুনাহ কি ওজে সে নারাজ হোকর ইলাকে যা কৌম কো আজাব দেনে কা ইরাদা কর লেতে হ্যায় আর ওয়াহাঁ যে তিন কিসম কে আদমি পায়ে জাতে হ্যায় মসজিদোঁ কো আবাদ করনে ওয়ালে, আপস মে আল্লাহ কে লিয়ে মোহাব্বত করনে ওয়ালে, আপনি আগরাজ ও আপনি মফাদ কে লিয়ে নেই আল্লাহ কে লিয়ে মোহাব্বত করনে ওয়ালে, আর ইসকে সাথ সাথ সারা কর করা কে থক রহে হ্যায় বচ রহে হ্যায় থক রহে হ্যায় থক রহে হ্যায় বচ রহে হ্যায় কপ রহে হ্যায়, আর ফির রাত কে অন্ধেরে মে উঠকর ইউ কহতে হে আল্লাহ মাফ কর দে। জো ইস্তিগফার করতে হ্যায় জাহাঁ ইয়ে তিন কিসম কে আদমি পায়ে জাতে হ্যায় উনকি ওজহ সে আল্লাহ পুরি কৌম আর পুরে ইলাকে পর কিয়ে ইরাদে কো মুলতবি কর দেতে হ্যায়, ইয়ে ইতনি জবরদস্ত বুনিয়াদ হ্যায়। লেকিন মসজিদ ওয়ালোঁ কি আজমাইশ হ্যায়, আবি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এক আজমাইশ ওর রহ গই থি, ওহ জো হযরত হক তালা শানহু নে আপনে খলিফে কি বাত কহি কি মে দুনিয়া মে খলিফা বনানে ওয়ালা হুঁ, ইয কাল রাব্বুক লিল মালায়েকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, ফরিশতোঁ কো চুবি, ফরিশতোঁ কো আরে ইহাঁ ভি হোঁগে চুন ভি রহে হোঁগে কি আর ইয়ে তো হামারে পিছে পড় গিয়া, ফরিশতোঁ কো চুবি সজদে হামারে রুকু হম করতে হ্যায় সজদে হম করতে হ্যায় তসবিহ তক আর তাহমিদ ও তাকবীর ও তাহলিল হম করতে হ্যায়, আর কৌন হ্যায় মেরা খলিল মেরা খলিল মেরা খলিল, তো হমে ভি এক এক ইজাজত দে দিজিয়ে জরা হম আপ আপকে খলিল কো দেখ লে, ইজাজ হ্যায় যাও জেসে আল্লাহ কে খলিফে কে মৌকে পর ফরিশতোঁ কো চুবি থি, ইহাঁ জো আরশ কে চারোঁ তরফ হামারে খলিল হামারে খলিল ইহাঁ ভি চুবি, আর হমেশা ইয়াদ রাখনা আদমি কে জজবাত জব কুচলতে হ্যায় এক ইরাদা হ্যায় এক জজবা হ্যায় এক উমঙ্গ হ্যায় এক নহীঁ ইহি ইহি, আর উস পর জব কদম পড়তা হ্যায় উস পর জব চোট পড়তি হ্যায় উস পর জব জল আতি হ্যায় তো আদমি ছি বোল জাতা হ্যায় জেসে হাম্মাম মে রবর কি চপ্পলে হোতি হ্যায়। بھیج جاتی ہے, جب اس پر پیر پڑتا ہے تو چی بولتی ہے. جب آدمی اس کام کو کام بناتا ہے, اللہ کا کلمہ بلند ہو جائے, محمد صلی اللہ علیہ وسلم کی ہر ادا دنیا کی چار سمتوں میں زندہ ہو جائے, جان اپنی, مال اپنا, جذبات اپنے قربان کرتا, اس کے راستے میں جب کبھی کوئی آتی ہے اور اس کی اپنی سوچ پر, اس کے اپنے ارادے پر, اس کے اپنے جذبے پر کوئی ضرب پڑتی نظر آتی ہے, جی بول جاتا ہے. بول رہے ہو فرشتے جی, لو جی ابھی تو خلیل بھائی کا مسئلہ نمٹا تھا, اب ہمارے خلیل ہم کو اجازت دیجئے, کون ہے وہ ذرا ہم دیکھ لیں. جاؤ جہاں حضرت ابراہیم علیہ نبی نوال صلاح تسلیم تشریف فرماتے, کچھ فاصلے پر کھڑے ہو کر انسانی شکل میں فرشتے نے اللہ کا نام لیا اور چاروں طرف دیکھنے لگے, میرے اللہ کا نام کس نے لیا, میرے اللہ کا نام کس نے لیا. دیکھا ایک آدمی, اے بھائی میرے اللہ کا نام تم نے لیا کیا؟ جی بھائی بہت مزہ آیا, بڑا مزہ, ایک دفعہ اور لے لے, یوں ہی لے لے, چلا نہ چار مہینے کیا دو گے, ایک دفعہ لے دے, کچھ غلام ہے کچھ باندیاں ہیں سب تیرے حوالے کر دوں گا. اس نے تو چکا آیا ہی تھا وہ تو آزمائش کے لیے, اللہ کا نام لیا, لے سب تیرے ہیں, بڑا مزہ آیا, ایک دفعہ میرے اللہ کا نام اور لے, اب کی کیا دو گے. یہ کچھ بھیڑ ہے کچھ بکریاں ہیں کچھ مویشی ہیں, میرے اللہ کا نام لے لے, اس کے نام پر تو یہ سب قربان. ابھی ہم نے نہ اللہ کے نام کا مزہ چکا ہے, نہ اللہ کے کام کا مزہ چکا ہے, نہ اللہ نے جن چیزوں میں مزے رکھے ہیں, راہ خدا کی نقل و حرکت, پیدل چلنا, ایک ایک کا کلمہ شہید کرانا, راتوں کو اٹھ کے رونا, تعلیم کے حلقے جمانا, جنت دوزخ کے تذکرے, کیا مزے ہیں. خدا ہمارا ذائقہ بدل لے, ہم تو ابھی کھانے پینے ہی کے مزوں کو جاتے. تیسری در ایک دفعہ اور لے دیں, اب کیا دو گے بھائی, جو کچھ دینے کو تھا مویشی جانور بھیڑ بکریاں سب دے دی, باندیا گلاب, اب تو اس آسمان کی چھتری کے نیچے, اس زمین کے فرش پر ابراہیم کے پاس سوائے ابراہیم کی ذات کے اور کچھ نہیں ہے. اگر میرے اللہ کا نام لے لے تو آج کے بعد ابراہیم تیرا خادم ہے. فرشتوں کی بولتی بند ہو گئی, گئے بے شک بے شک بے شک, آپ کے خلیل جتنا سنا تھا اس سے زیادہ پایا آپ کے خلیل کو. وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ, ہر امتحان میں کامیاب ہے. اللہ جل جلالہ امن والہ کو آگے قیامت تک کی راہ دکھانی تھی, فَبِهُدَاهُ مُقْتَدِي, یہ دو قربانیاں دلوائی, بڑی قربانی حضرت اسماعیل اور حضرت علیہ الصلوۃ والتسلیم والی, چھوٹی قربانی حضرت اسحاق سارا علیہ السلام والی. جب یہ سارے امتحان ہو گئے, قربانیاں دے دی اور جو مطلوب تھی اس سطح کو پہنچ گئی, فرمایا ابراہیم مانگو کیا مانگتے ہو, مانگو کیا مانگتے ہو, پروردگار ربنا وبعث فیہم رسولا من انفسہم یتلو علیہم آیات ویزکیہم ویعلمہم الکتاب والحکمہ. پروردگار دعا یہی ہے, اس لیے ہم کو دعائیں سکھاتے ہیں. ہم تو چلا دیا, سردی برداشت کی, سب کچھ کیا, اب دعا مانگ لے باہر تو آئے, میں بھی میرے بچہ اس کا رشتہ ہو جائے, اس کی جاب لگ جائے, صلی اللہ منع نہیں کرتا, ہم کو تو نمک کی ڈلی بھی اللہ ہی سے مانگنی ہے, لیکن ستاروں سے آگے جہاں اور بھی ہے, عالم پورے کی نیت کر کے. بڑے حضرت رحمت اللہ علیہ تھے, یہاں تک فرماتے تھے اپنی مسجد کا عمومی گشت کرو, نیت پورے عالم کی کرو, اپنے گھر کے کمرے میں صراط کی گھر کی تعلیم کرو, নিজে পুরে আলমকে করো, কানে বালি জাত আল্লাহ কি। খুদা নিয়তোঁ কো দেখতা হ্যায়, কুরবানিয়োঁ কো দেখতা হ্যায়। দুয়া মাঙ্গি হে আল্লাহ, এক এসা নবী ভেজ কি জো দাওয়াত ভি, তালিম ভি, তজকিয়ে নফস ভি, তিনোঁ কা হামিল হর এসা হো কি উসকে বাদ ফির কিসি কি জরুরত বাকি না রহে। তালিম উসকি তালিম, দাওয়াত উসকি দাওয়াত, তজকিয়া উসকা তজকিয়া, রহতি দুনিয়া তক কে ইনসানো কে লিয়ে ওহি নমুনা হো। ইয়ে কুরবানিয়া জব উস সতহ কো পৌঁছ গই, তো উন কুরবানিয়ো পর কে বড়ি কুরবানি হযরত ইসমাইল সালাম সে দিলওয়াই ছোটি, ইসিলিয়ে হযরত ইসহাক আলাইহি সালাত তসলিম কি কুরবানিয়ো পর তমাম আম্বিয়ায়ে বনি ইসরাইল কা ওজুদ, আর হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলা নবিনা আলাইহি সালাত তসলিম কি কুরবানি পর سارے نبیوں کے سردار محمد صلی اللہ علیہ وسلم کا وجود حضرت اسماعیل کی نسل میں۔ اسی لیے وبسا بہا ابراہیم شروع سے لے کے آخر تک بتایا دین ہی ہے، دین ہی ہے، دین ہی ہے، اسی پر زنا ہے، اسی پر مرنا ہے، لیکن یہ دین زندگیوں میں آئے گا قربانیوں سے، مجاہدوں سے، اور اللہ کو راضی کرنے کے جذبے سے اپنی ہر محبوب و مربوب کو قربان کر کے۔ کسی پر احسان نہ جتانا، ہم نے اتنی مرتبہ چار مہینے، ہم نے اتنے ملکوں کے سفر، ہم نے اتنے یمنون علی کر، کس پر کون احسان، من جاہد فانما یجاہد لنفسہ، جو کرتا ہے وہ اپنے لیے کرتا ہے، جو کھپتا ہے وہ اپنے لیے کھپتا ہے، بدلہ اس کا حق۔ ہمارے حضرت جی مولانا انعام الحسن صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے، مولوی صاحب ہمارا کام بہت آسان ہے، کیوں اس محنت پر اپنے اپنے محلے کی مجلس کی سطح سے لے کر عالم کے آخری کنارے تک اس محنت پر جس کو جو کچھ لینا ہے وہ اللہ سے لینا ہے اور آخرت میں لینا ہے، کوئی مسئلہ ہی نہیں۔ پھر یوں فرمایا، ہاں جب آخرت سے اللہ سے براہ راست لینے کی نظریں دائیں بائیں ہو جاتی ہے پھر مسئلے پیدا ہوتے ہیں۔ اللہ ہماری تمہاری حفاظت ہو۔ اب حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم کی تشریف آوری ہو رہی ہے اور آپ نے اپنے باپ دادوں کی نقل اتاری، بڑی قربانی اور چھوٹی قربانی، بڑی قربانی مہاجرین کی، چھوٹی قربانی انصار مدینہ، اور یہ آپ جو کچھ لے کر آئے ترک تفیکم امرین، یوں ہی تمہیں سڑک پہ چھوڑ کے نہیں جا رہا، سڑک پہ چھوڑ کے نہیں جا رہا، کسی کی گود میں بٹھا کے نہیں جا رہا، کسی کا مرہون منت بنا کے نہیں جا رہا، تمہارے ایک ہاتھ کا قرآن، اور یہ قرآن حرفن حرفن امرن امرن جو اس کے احکامات ہیں ہر فرد امت میں اور قیامت تک آنے والے انسانوں میں اپنی حقیقت کے ساتھ زندہ ہو، اس کی محنت جس کا نام جہد نبوت ہے، جس کا نام دعوت ہے، جس کا نام اللہ کے نبی والی محنت ہے، وہ تمہارے ہاتھ میں دے کے جا رہا ہوں۔ اور یہ پوری گارنٹی، اگر تم نے ان دو چیزوں کو اپنی ذات سے اپنی زندگی قرآنی بنانی ہے، اور قرآنی زندگی پر آنے کے لیے قرآن پڑھنا ہے، صحیح پڑھنا ہے، سمجھنا ہے، عمل کرنا ہے، سمجھنے کے لیے علماء کی صحبت ہے جن کے سامنے قرآن اور قرآن کی تفسیریں ہیں، خود تفسیریں کرنے میں ڈر جائیے، ہاں پڑھنا ہے، صحیح پڑھنا ہے، سمجھنا ہے اور اس پر عمل کرنا ہے، اور اس کی دعوت کے لیے تک دنیا میں چلنا ہے، اس دعوت کے لیے جو تقاضے مقامی اور باہر کے، جان سے متعلق ہو، مال سے متعلق ہو، صلاحیتوں کے استعمال سے متعلق ہو، جذبات کی قربانی سے متعلق ہو، جب دے کر چلے جاؤ گے خدا تمہارے ہاتھوں۔ اگر ابراہیم علیہ السلام کی قربانیوں پر اللہ نے سارے نبیوں کے سردار کو پیدا کیا ہے، سارے نبیوں کے کام کو کام بناؤ گے خدا تمہاری نسلوں میں ان کی نمائندے اور ان کے نمائندے اور دائی خدا پیدا کرے گا اپنی قدرت سے۔ মোহতরম দোস্ত বুজুর্গ, মসজিদের বুনিয়াদের উপরে যারা নিজের জীবনকে ফারেক করবে, নিজের ইস্তেদাদকে কাজে লাগাইবে, নিজের অর্জিত মালকে খরচ করতে থাকবে, আল্লাহ তাআলা তাদের সাথে আল্লাহ তাআলার শান মতো ব্যবহার করবেন, ব্যবস্থা করবেন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা করছিলেন। মসজিদের বুনিয়াদের উপরে মেহনতের ধারা হলো দুটো, একটা হলো মাকামে থেকে মসজিদকে আবাদ করা, আর একটা হলো সারা দুনিয়াতে সফর করে করে আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের দাওয়াত দিতে দিতে, আল্লাহ তাআলার আহকামাতকে পুরা করতে করতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহর হুকুমকে পুরা করতে করতে, আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার জিকিরকে জবানে অন্তরে চালু রাখতে রাখতে, মখলুকের হককে আদায় করতে করতে, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জজবাই এই সমস্ত আমলগুলা করতে করতে সারা দুনিয়াতে সফর করা, সারা দুনিয়াতে মানুষের কাছে পৌঁছা, সারা দুনিয়ার মানুষকে এইদিকে মোতাওয়াজ্জেহ করার জন্য চেষ্টা করা, এই দুই জিনিস হল মসজিদের বুনিয়াদের জন্য মসজিদের বুনিয়াদে ফারেক হওয়ার অর্থ। অর্থাৎ যখন আমরা মাকামে থাকব তখন মসজিদকে আবাদ করব, যখন তো বলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে, জি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষায় নিছেন, অনেকগুলার আলোচনা হয়েছে, আর একটা পরীক্ষা বাকি ছিল, এইটাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের শেষ পরীক্ষা ছিল। যখন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার মনসা অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম এই অতীতের বড় বড় কোরবানিকে দিলেন, তখন আল্লাহ তাআলার এত আপন হয়ে গেলেন, আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জন হইল যে সব জায়গাতেই খালি খলি। তো বলেন যে আগে যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এইভাবে মানুষ মসজিদের আবাদ করবে, আর মসজিদ একটা হলো মাকামে থেকে আবাদ করবে, ভাই মেহরবানি করে ধৈর্য ধরে বসেন, এক হলো আল্লাহর দিকে মোতাওয়াজ্জে থাকেন, সবকিছু আল্লাহ তাআলার হাতে। বলেন যে এক হলো যে মাকামে থেকে মসজিদকে আবাদ করবে, আর এক হলো বাইরে যে সারা দুনিয়াতে মানুষকে মসজিদের সাথে নববী আমলের দ্বারা জোড়ার মাধ্যমে চেষ্টা করবে। বলেন যে মসজিদ আবাদকারী আল্লাহ তোমারে মজমেকে বহুত মুআতাকিদ হ্যায়, ইস ওয়াক্ত জো জরা সি ফুয়ার হুই, আরে দুপহর কো কিতনি জোর কি বারিশ হয়ে রহি, মাশা আল্লাহ তোমারা মজমা এসা জম কে রহা আর অবি জমা হুয়া হ্যায়, জরা সে মে এক থোড়ি সি দের অর সবর কর লো, ইনশাআল্লাহ ইস কুরবানি পর ওহ হিদায়াত বুজুদ মে আয়েগি জিসকা হাম তসাবুর নি কর সকতে। বলেন যে ভাই আপনারা তো, আমরা এই কথাতে স্বীকার করি, আমরা সকলেই স্বীকার করি আপনাদের এই মজমা, অর্থাৎ আর আমাদের মজমা কত কষ্ট কোরবানি মুজাহাদার সাথে এত প্রতিকূল অবস্থা সত্ত্বেও মজমা ময়দান ছেড়ে যায় নাই, কোরবানি হয়েছে, আরেকটু ধৈর্য ধরেন, আরেকটু কোরবানি করেন, আল্লাহ তাআলার দিনের কথা যেই জন্য আমরা সেটিকে আমরা পুরো করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি আর মুজাহাদার দ্বারা আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য হেদায়েতের ফয়সালা করে দিবেন। তো বলেন যে যারা নাকি মসজিদ আবাদের মেহনত করবে, দুই রকমের, একটা হলো নিজের মাকামে থেকে, আর একটা হলো সারা দুনিয়াতে দাওয়াতের মেহনত করার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পুরা করার মাধ্যমে, এবং আল্লাহ তাআলার কালামের যে আহকামাত এটার দাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার জিকির এবং মাখলুকের হকের আদায় করার মাধ্যমে, দিলের মধ্যে একটাই মাত্র জজবা, একটাই মাত্র চাহিদা যে আল্লাহ তোমাকে রাজি করতে চাই আর আখেরাতে পাইতে চাই, এই জজবা নিয়ে যখন নাকি সারা দুনিয়াতে মেহনত করবে, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলার কাছে কতখানি প্রিয়তরা হবে, আল্লাহর কাছে কতখানি প্রিয়তরা হবে। হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াতে যখন নাকি কোনো মানুষ কোনো এলাকায় কোনো গুনাহের কারণে কোনো এলাকাবাসীর প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান এবং আসমানে ফয়সালা করেন তাদের উপরে আযাব দেওয়ার জন্য, আসমানি গজব তাদেরকে দেবেন, কিন্তু এই এলাকাতে যখন তিন রকমের মানুষ পাওয়া যায়, এক রকমের মানুষ হলো যারা নাকি দুনিয়াতে কাম হইল যে মানুষকে মসজিদের সাথে জোড়ার জন্য মেহনত করে, মসজিদের আমালের দ্বারা মসজিদের সাথে জোড়ার মেহনত করে, মানুষকে আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের কথা বলে বলে আল্লাহ তাআলার হুকুমের জন্য হুকুমের পাবন্দের জন্য তৈরি করে এবং মানুষকে সুন্নত শরিয়াতের কথা বলে, সুন্নত শরিয়াত অনুযায়ী জীবনযাপন করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে, অর্থাৎ মানুষকে মসজিদের দিকে ডাকে। আর এক রকমের মানুষ হল যে যখন নাকি আর কি করে একে অপরকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, দুনিয়ার কোনো লোভে না, দুনিয়ার কোনো লাভে না, কোনো হীন স্বার্থকে সামনে রেখে না, শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করে। সারাদিন যখন নাকি এই দুই কাম করতে করতে ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়, তখন তারা কি করে, রাত্রে রাত্রে শোয়ার পরেও তাদের ঘুম থাকে না, মানুষের পেশানিতে তারা মানুষের দিনের এই দৈন্যতা দেখে তারা রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে কান্দে যে আল্লাহ অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, আল্লাহ হেদায়েত দাও। শেষ রাতে উঠে যারা চোখের পানি ফেলে, এই তিন গুণ যাদের মধ্যে থাকে, মেরে মহতার ওই তিন গুণ আলা মানুষ যদি ওই এলাকার মানুষদের মধ্যে পাওয়া যায়, তো আল্লাহ তাআলা ওই ফায়সালা কিন্তু গজবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আর এক আখরি বাত শুনল, আব্বা জান কি সারি সিরত শুনলি, ও তো থোড়ি সি শুনি, সারি সিরত কাহ শুনি না, মুঝে আতি হে, লেকিন আব আব্বা জান কি ঔলাদ মে উনকি নসল মে সবসে আখরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিস দীন কি ওয়াসিয়ত আব্বা নে কি থি, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম, কি আল্লাহ নে তোমারে দীন পছন্দ কিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাস্তে সে দীন আয়া, দীন কামিল, কেসা এসা দীন কামিল কে জিসকে বাদ কিসি দীন কি আর কিসি চিজ কি জরুরত বাকি নেই ছোড়ি, জেসে আপকি নবুয়ত নে কিসি নয়ি নবী নবুয়ত কা কিসি নয়ি নবী নয়ি নবুয়ত কি জরুরত বাকি নেই ছোড়ি, এসে আপকি শরিয়ত আপকা দীন আপকা কুরআন আপকি সুন্নত জিন্দা হওয়া নকল উতারি ছোটি কুরবানি বড়ি কুরবানি হযরত ইসমাইল ইসহাক আলাইহিস সালাম ওয়ালি মুহাজিরিন কি আর আনসার কি শকল মে সিরত পুরি উনকি ভরি হুই হে, আর মানে শুরু মে এক হাদিস পড়ি থি, আলাইকুম বি সুন্নতি, মেরে উম্মতিও মেরি রাহ চলতে রহিও আর মেরে বাদ মেরে খুলফা সিদ্দিক আকবর উমর ফারুক উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর পাঁচমে যে খলিফা রাশিদ কহলা যায়েঙ্গে কাবিল হযরত উমর ইবনে আব্দুল আজিজ, উনকি চাল চলতে রহিও, উনকি তরহ দীন পর মরতে মিটতে রহিও, উনকি সি জিন্দগি জিতে রহিও, তোমারে হাতো খুদা দুনিয়া মে ওয়াহদাত কি লহরে দৌড়ায়েঙ্গে, কি জব ঢাই সাল কি খিলাফত মে উন কুরবানিয়ো উন বুনিয়াদো আর উন আমাল পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কহা থা বেশক হুজুর তশরীফ লে গয়ে লেকিন জো কুছ লায়ে থে ও সারা দে গয়ে হ্যায়, আপকি ওয়ালি বাত পর আপকে ওয়ালে জজবাত আপকে ওয়ালা ইখলাস আপকি ওয়ালি নিয়ত আপকি ওয়ালি কুরবানি আপকে ওয়ালে আশু, ইন বুনিয়াদো পর জব উন আমালো কো করেঙ্গে খুদা তো আজ ভি ওহি হ্যায় জো উস ওয়াক্ত মে থা। মেরে দোস্তো ইয়ে পুরা মজমা ইসলিয়ে কে মুহাজিরিন ও আনসার কে লিয়ে ও জো হায়াত সাহাবা কি তিন জিলদে হ্যায় ও পুরি উনকি জিন্দগি হ্যায়, শুরু আয়াত হ্যায় রিজালুন সাদাকু সে আর খতম কিয়া হ্যায় হিরাক্ল কে ওয়াকিয়ে পর, জিসনে জো খুদা রাসূল কা দুশমন হ্যায় লেকিন উসনে জব তহদীক কি আর মালুম হুয়া কি ইনকি নামাজে এসি ইনমে ইশারে হমদর্দি এসি ইনকে আখলাক এসে ইনকি জিন্দগি এসি সাদা আর ইনকা খুদা পরওয়ার মিটনে কা জজবা এসা, তো উসনে ইউ কাহা থা ইয়ে ও কওম হ্যায় কি জব তক ইনকে পাস ইয়ে আমাল হ্যায় সমন্দর আয়েঙ্গে তো রাস্তা জানে পর মজবুর হো জায়েঙ্গে, পাহাড় আয়েঙ্গে তো চূড়া চূড়া হো জায়েঙ্গে, আর জিসকো আপনি মা পর উড়ানা হো ও ইনসে ফির যায়, মুসলমান গবাহি দে রহা হ্যায় সদিয়ো কে বাদ আল্লাহ নে হমকো আপকো ইয়ে মেহনত দি হ্যায় উসকো زندگی اور اس پر جو مجمع تیار کیا تھا وہ مہاجر انصار کا چھوٹی اور بڑی دونوں قربانوں کی نقلیں اتار کر پوری امت کو یہ سبق پڑھا گئے اور یہ راستہ دے گئے. امت جب تک یہ ساری محنت یہ اجتماع یہ زور یہ چلک پھرک یہ سب اس کے لیے ہر امتی حضرت محمد صلی اللہ علیہ وسلم والی شریعت پر آپ کے والی سنتوں پر اور اس کی محنت اور اس کی دعوت پر جان اپنی مال اپنا صلاحیت اپنی رونق اور سب پر امید صرف اللہ سے عالم پورے کی نیت کرتا ہوا اپنے نبی کی نیابت میں چلتا رہے. اسی کا نام زندگی ہے. زندگی شب و روز کا نام نہیں ہے. زندگی ہفتے مہینے سال پورے کرنے کا نام نہیں ہے. زندگی وہ زندگی ہے جس میں خدا کی مخلوق پر ترس ہو, امت پر شفقت ہو, خدا کا پیار ہو, خدا سے محبت ہو, نبی کے عشق کی چاشنی ہو, قبر کا خیال ہو, حشر کے اور خدا کے سامنے کی پیشی کا خیال اور استحضار ہو. خدا مجھے تمہیں اور پوری امت کو اور قیامت تک آنے والوں کو ہر ایک کو زندگی سے بھرپور حصہ نصیب فرما دے. مولین جی میں نے محترم دوست اور بزرگوں ہمیں ایک شیش کتا حساب ایک کتا آپ سے بولتے سی جے شیٹ ہلو جے ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি ছিল একটা ছোট কুরবানি একটা বড় কুরবানি যেটা উনি আগে বিস্তারিত বলছিলেন, তো আমাদের এই পরেশানি অস্থিরতা দেখা উনি ওটাকে আর একটু সংক্ষেপ করতে চাইতেছেন. আমরা যদি ধৈর্য ধরে বসতাম তাইলে হয়তো উনি ওনার কথাগুলোকে পুরা করতেন, আমাদের জন্য ফায়দা হইতো, আমাদের দেশের জন্য ফায়দা হইতো, সারা আলমের জন্য ফায়দা হইতো. মেরে মহতারাম দোস্তান বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পরিবারের কুরবানি, একটা হলো ইসহাক আলাইহিস সালাম তার মাছ কুরবানি, আর একটা হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মার কুরবানি. ইসহাক আলাইহিস সালাম না তার মা তো নিজের দেশে থেকে কুরবানি দিছেন, ইসমাইল আলাইহিস সালাম আর তার মা হিজরত করে এসে কুরবানি দিছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দুই কুরবানির বুনিয়াদের উপরে জামাত মুসলমানদের জামাত বানাইছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের মেহনত মদিনাতে, 13 বছরের মেহনত মক্কাতে, 13 বছরের মক্কার মেহনতের ফলে যারা ইমান আনলেন ইসলাম আনলেন তাদেরকে তারা হিজরত করে মদিনাতে আসলেন. তারা মুহাজির নামে পরিচিত ছিলেন, মুহাজির হিসেবে পরিচিত ছিলেন মুসলমানদের মধ্যে. আর মদিনার 10 বছরের মদিনাতে যারা ইসলাম কবুল করেছেন তারা আনসার নামে. দুই কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই কোরবানি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই রকমের মেহনতের দ্বারা দুই জামাতের সমন্বয়. এই সমন্বয়ের কারণে এই সমন্বয়ের কোরবানিতে আল্লাহ তাআলা এমন জিনিস দিলেন যে এমন জিনিস দিলেন সারা দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের আশ্রাদ পড়লো. বলেন যে আমি আপনাদের কাছে আগেই একটা কথা একটা হাদিস আপনাদেরকে শোনাইছিলাম যে আমি তোমাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি তোমাদের সামনে দুটো জিনিসটা এখানে দেখে যেতেছি, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে ধরবা মজবুত করে ধরে রাখবে এতদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না, পাপগ্রস্ত হবে না, পথ হারা হবে না, সঠিক পথের উপরে হেদায়তের উপরে তোমার প্রতিষ্ঠিত অধিষ্ঠিত থাকবে. একটা হলো আল্লাহ তাআলার কিতাব আর একটা হলো আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদিনদের সুন্নত, আমার তরিকা এবং খোলাফায়ে রাশেদিনদের তরিকা. মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আনসার আর মুহাজিরদেরকে উপহার দিয়ে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন যাপনের যে তরিকার উপর ওনাদেরকে রেখে গেছেন, যে আমলের উপর ওনাদেরকে রেখে গেছেন, যে আখলাকের উপর ওনাদেরকে রেখে গেছেন, ওনাদের ভিতরকে যেভাবে তৈরি করে গেছেন, ওনাদের বাহিরকে যেভাবে সাজিয়ে গেছেন, আল্লাহ তাআলার সাথে যেভাবে ওনাদের সম্পর্ককে স্থাপন করে গেছেন. মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ যদি আমরা ওটাকে ধরে রাখি, আমরা ওটাকে পাওয়ার জন্য চেষ্টা করি, আর এইটা পাওয়া সকলের জন্যই সম্ভব, সকলের পক্ষেই সম্ভব, কারণ নবী হবে আর নবীর অনুসরণ মানুষের জন্য অসম্ভব হবে এটা হইতে পারে না, সকলের জন্যই সম্ভব. মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ আমার আল্লাহ তাআলা একদিকে কোরআন পাঠাইছেন আর একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়া 23 বছর পর্যন্ত কোরআনের উপর আমল করে দেখাইছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জীবন যাপনের তরিকা আর আল্লাহ তাআলার বিধান শরিয়াত আর সুন্নত এই দুই জিনিস আমাদের মধ্যে রেখে গেছেন. যতদিন পর্যন্ত আমরা এই জিনিসকে ধরে রাখবো ততদিন পর্যন্ত আমরা কোনোদিনও পথভ্রষ্ট হব না, গোমরা হব না। হুজুর আমাদেরকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অসহায় বানায় রেখে যান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কারো ভিখারি বানায় যান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে ভেঙে খাওয়ার জন্য আমাদেরকে রেখে যান নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জন্য এই উম্মতের সৃষ্টি, এই কাম করার জন্য যতটুকু পুঁজির দরকার পরিপূর্ণ পুঁজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছে। আমরা যদি ওই কামকে আবার ধরি, যেইভাবে নবীর কোরবানি ছিল, যেইভাবে নবীর মেহনত ছিল, যেই জিনিসের উপরে মেহনত ছিল, যেইভাবে নবীর দিন ছিল, যেইভাবে নবীর রাত্রে ছিল, যেইভাবে নবীর দিনের আমল ছিল, যেইভাবে নবীর রাত্রি কানালে আমল ছিল, ঘরের জীবন যেমন ছিল, বাইরের জীবন যেমন ছিল, মেরে মহত দাওয়াতের ময়দানে যেমন ছিল, নামাজে জায়নামাজে জায়নামাজে যেমন ছিল, রোজাদারি কান্নাকাটিতে যেরকম ছিল, মানুষের সাথে সম্পর্ক ভালো অবস্থা যা ছিল, যদি আমরা এটাকে আঁকড়াই ধরি, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, কোন মানুষের দ্বারস্থ হওয়ার কোন দরকার নাই। ঠিক এই জিনিসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আড়াই বছরের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছেন, যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দিনের কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা, দিনের কোনো নোকসান হওয়া তো দূরের কথা, হাজার গুণে দিনের পরিধি প্রশস্ত হয়েছে, দিনের পরিধিকে বাড়ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মেহনত করে আল্লাহ তাআলা দেখাইলেন, যেই নবীর তরিকাকে ধরে রাখবে, নবীর মেহনতকে নিজের মেহনত বানাইবে, নবীর কামকে নিজের কাম বানাইবে, মসজিদের বুনিয়াদের উপরে মেহনত করবে, ঘরের বাইরের মহা মাকামি বাইরের মেহনতকে মসজিদের বুনিয়াদের উপরে যারা করতে থাকবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র আড়াই বছর খেলাফতকালের মধ্যে যে দিয়ে বরকত হয়েছিল, ওই বরকত, ওই রহমত, ওই মদত, ওই সাহায্য আল্লাহ তাআলার কুরবত সব মানুষের হাতে হইতে থাকবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কঠিন কিছু না, সহজ, সকলের জন্যই সহজ। এই জন্য আরজ করা হইতেছে, আরজ করা হইতেছে যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি শুনলাম, আর কতটুকুনি বলতো, কতটুকুনি শুনলাম, সামান্য কিছু শুনছি, বলে যে আমিও তো সবটুক জানি না, আমিও সামান্য জানি, তার মধ্যে থেকেও সামান্য বলছি, অল্প কিছু মাত্র শোনা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত বিশাল লম্বা কিতাব, মোটামুটি দিনের উপরে চলতে চাইলে যতটুকুন দরকার হবে এতটুকুন হায়াতের সাহাবা নামক কিতাবের প্রথম প্রথম খণ্ডের থেকে শেষ পর্যন্ত, শেষ খণ্ড পর্যন্ত যেটা আছে, এটার মধ্যে যদি কেউ, এটা যদি কেউ মোতালা করে পড়ে জানে, তাইলে সে তার জন্য দাওয়া হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে কিভাবে নিজের জীবনের মধ্যে, জীবনকে, তরিকাকে নিজের জীবনে কিভাবে উপস্থিত করা যায়, এটা সব পদ্ধতি এটার মধ্যে আছে। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা সকলেই নিয়ত করে নেই যে আমরা জীবন যাপন করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, আমরা নিজেদের জিন্দিগির মাকসাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজের জিন্দিগির মাকসাদ বানাবো। হযরত কি বলেন, মানা মতো ভাই হযরত আমল হাসান রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই এই কামটা খুব সহজ, সকলের জন্য সহজ, কঠিন কিছু না, সকলের জন্য সহজ, নিজের মসজিদের থেকে শুরু করে আলমের শেষ পর্যন্ত, মাশরিক মাগরিব শেমাল জুনুব পর্যন্ত যতজন আছে সকলের কাছে এই দিনকে নববী তরিকায়, নববী জজবায়, নবীওয়ালা কোরবানির সাথে আল্লাহকে রাজি করার জন্য মখলুকের হক আদায় করতে করতে মখলুকের মহব্বতকে অন্তরে রেখে এই কামকে করতে থাকব, আর এই কামের বিনিময় শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে নেব, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে নেব, আর আখিরাতে পাওয়ার জন্য বল করব। বলে যে এটা যদি হয় তাহলে আর কোনো ঝগড়া থাকবে না, আর যদি কাম কর্নাওয়ালাদের সামান্য একটু দৃষ্টি এদিক সেদিক হয়ে গেল, আরে এত পুরানা আমি, আমার কোনো খবর নিল না, আমাকে ডাকলো না, আমার কোনো পোস্ট দিল না, আমার কোনো মাকাম দিল না, এটা যদি সামান্য কিছু হয়ে যায় তাহলে এই কাম সকল মানুষের জন্যই কঠিন হবে। কি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় কাম করবো তো, কোরবানির সাথে করব, কিসের সাথে করব ভাই, কোরবানির সাথে করব, নিজের মাহবুবাতকে কোরবানি দেব, নিজের পছন্দের জিনিসকে কোরবানি দেব, নিজের ব্যস্ততা, দোকান, ব্যবসা, চাকরি, একে একে সময় দেওয়ার থেকে কোরবানি, এগুলো এগুলো আমি কোরবানি দেব, আর আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করব। কিসের জন্য করব ভাই, এক আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, মাখলুকের মহব্বত যেন আমাদের অন্তরের মধ্যে থাকে, এইভাবে যদি আমরা এই কামকে করতে পারি, উনি তো বলছিলাম অনেক কথা, যদি এইভাবে এই কামকে করতে পারি মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তাইলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সাথে যে মহব্বত পয়দা হয়েছিল, আল্লাহর নামের জন্য পাগল করা হয়ে গেছিলেন। ওই এক ফেরেশতা আসলো পরীক্ষার জন্যে, ফেরেশতা আসলো পরীক্ষার জন্যে, তাতে সব জনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বকরি দিয়ে দিলেন, গোলাম বান্দি দিয়ে দিলেন, বললেন যে আর একবার বলো আমি তোমার হয়ে যাবো, তোমার খেদমত করবো, আপনার হয়ে যাবো। মেরে মহতরাম দোস্তর বুজুগো, আল্লাহ তাআলার জিকিরের ওই মজা যদি আমরা পাইতে চাই, তো আল্লাহ তাআলার জিকিরের মজা যদি পাইতে চাই, তো ইব্রাহিম আলাইহিস সালাম তো কোরবানি দিয়ে দাওয়াতের মেহনত যদি করতে থাকি, ঘরে তালিমের হালকা চালাইতে থাকি, আর কোরআনে বর্ণিত জীবন যেটা জিন্দগি যেটা আছে ওই জিন্দগি অনুযায়ী সুন্নত শরীয়তের পাবত হয়ে আল্লাহ তাআলাকে রাজি করার জজবাই যদি করতে থাকি, আল্লাহ তাআলা আল্লাহর জিকিরের মিঠাস আর মজা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করবেন, আল্লাহর কাছে রোনাজারি করার মজা আল্লাহ তাআলা থেকে দিয়ে দিবেন। রাত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার শেষ শেষ হবে না, এই জন্য করবো তো ভাই, কি বলেন ভাই? আব বাতাও, পহলে নিয়ত করো ইনশাআল্লাহ আজকে বাদ ইস মেহনত কো আপনি মেহনত বানানে, কাম কো কাম বানানে মে জো কুসুর জো কমি জো কোতাহি হুই হে আল্লাহ সে সচ্চে দিল সে মাফি মাঙ্গেঙ্গে। বলেন যে আমরা প্রথমে এই কথাটা নিয়ত করি, দূসরি নিয়ত করো আজ কে বাদ আপনি হর তকাজে পর ইস মেহনত কে ও মকামি মসজিদ কে তকাজে হো যা আলমি তকাজে হো হর তকাজে কো আপনি হর তকাজে পর মুকদ্দম করেঙ্গে। আপ পুরে আলম কি নিয়ত সে খড়ে হো হো করকে আপনি আপকো বতাও আর আপনি তশকিলে আপনি খিত্তো মে করাও। হম পুরি দুনিয়া মে হুজুর ওয়ালি দাওয়াত কো লেকর চলেঙ্গে, খড়ে হো যাও, কন তৈয়ার হে মুলকো ধরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা আমাদের এই সারা দিনের কষ্ট, রাত্রিতে বৃষ্টি ভিজার কষ্টের পরে যে এখানে রয়েছি, তারপরে আমরা সারা দুনিয়াতে দাওয়াতের কামকে নিয়ে দিনের দরজার তাকাজা আছে তাকাজাকে নিয়ে যাইতে চাইতেছি, এই সময় অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। তৈয়ার হো, মে ফির দোবারা আপ লোগোঁ কো মুবারকবাদ দেতা হুঁ, আল্লাহ আপকি ইস কুরবানি কো সর্দি বারিশ কিচড় জমিন ভিগ গে কপড়ে ভিগ গে আপনি ইস কাম কা সবুত দিয়া কে নে হম ইস কাম কে লিয়ে হ্যায় আল্লাহ কবুল ফরমা দে। বলেন যে আমি দ্বিতীয়বার আপনাদেরকে আবার মুবারকবাদ দিতেছি যে এই রাত্রের বৃষ্টি, কাপড় ভিজে গেছে, বিছনা ভিজে গেছে, তারপরে নিচের মাটি কাদা হয়ে গেছে, তারপরেও আপনারা এটাকে প্রমাণ দিচ্ছেন যে আমরা এই দাওয়াতের কামের জন্য আমরা খুব সুবিধা পাইলে দাওয়াতের কাম করব, কষ্ট হলে ছেড়ে যাব, আমরা ওই দেশের লোক না, আমরা ওই জাতি না, আমরা দাওয়াতের কামের জন্য এটা প্রমাণ হয়েছে, আল্লাহ তাআলা আপনাদেরকে এই কোরবানিকে কবুল করে নেন। আপনি তশকিল, আপ তো তশকিল শুদা হো, আপনি আমি এই চার মহিনে ফুলা মূল পুলি দুনিয়া ইসকি তশকিলের খিত্তমে যাকে করা দেন। বলেন যে আমি নিজে অন্তর থেকে বুঝতে পারছি এই কথাটা যে আপনারা সকলে আল্লাহর রাস্তাতে যাওয়ার জন্য তশকিল হয়েই আছে, আর যদি চলে যাওয়ার মানুষ হয়ে তাই তো আপনি তশকিলে করাওগে তো কোন সা কামাল করোগে, তুমি তো হই তশকিল কি শুদা, তুমি তো দূসরা জিতনা ইয়ে মজমা হ্যায় ইতনা দূসরা মজমা আপকো তৈয়ার করনা হ্যায় লাকায়। বলেন যে ভাই আপনারা এখান থেকে যে যে নিজের নিজের খিত্তায় যে চার মাসের জন্য, এক বছরের জন্য, দেশের জন্য, বিদেশের জন্য নাম দিয়ে তারপরে আমরা আমাদের তর্তিপ বানাবো, বলে যে এটা করলে আর কি বেশি কি করা হলো, আপনারা তো নিজে তশকিল হয়ে আসেনি, এখন থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা সারা দুনিয়াতে ছড়াই পড়বো, দেশের সব